রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, সেই ব্যক্তিকে দ্বীনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনের সহি জ্ঞান অর্জন করাটা বড় কঠিন বিষয়। আমরা সকলেই জানি আমাদের একটা পরিচয় আছে, সে পরিচয় হল মুসলিম। কি নাম আমাদের? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাত, তোমাদের এই ধর্ম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন কি বলে? মুসলিম। আমাদের নাম কি? এই জন্য কোরআনে আর এক জায়গায় আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে আর ভালো কার কথা হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। কার দিকে? দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, এবং নিজেও নেক আমল করে। আমল করতে হবে, খালি দাওয়াত দেয় আমল করে না। ওই যে বড় বুজুর্গ হয়ে গেলে আর ইবাদত লাগে না, আছে না এরকম? আপনারা ঠিক মতো বসবেন, ইনশাআল্লাহ আলোচনার শেষ দিকে আসবে। এই যে বই লেখা আছে, বান্দা ইবাদত করতে করতে যখন আল্লাহর সঙ্গে মিশে যায়, একাকার হয়ে যায়, তখন আর তার কোনো ইবাদত লাগে না, বরং ইবাদত করাও কুফুরি। আপনারা তো আমার কথা শুনে নাউজুবিল্লাহ বললেন, কিন্তু কোরআনের দলিল দিয়ে লিখেছে, এখানে লেখছে সূরা হিজরের 99 নম্বর আয়াত দিয়ে দলিল পেশ করেছে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। তাহলে ইয়াকিন না আসা পর্যন্ত ইবাদত করো, ইয়াকিন আসলে আর ইবাদত লাগবে না। সোজা কথা, কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করে দিল। বইয়ের নাম সিররে হক জামিনুর, পৃষ্ঠা নাম্বার 33। এরপরে লিখেছে যে খালি ইবাদত লাগে না তা না, যে ব্যক্তি মাকামে তাওহীদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে ইবাদতের ইচ্ছা করেছে সেই কাফের। ইবাদতের ইচ্ছে করলো কাফের হয়ে যাবে। এটা এদেশের একজন খ্যাতনামা পীরের বই, আমি নামটা এখন বলবো না, শেষের দিকে ইনশাআল্লাহ মনে না থাকলে মনে করাই দিবেন। এটা ভূমিকা এজন্য আনলাম, আল্লাহ তাআলা শর্ত আরোপ করেছেন, আমিলা সালিহান, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সে নিজেও আমল করে, আমিলা সালিহান, আল্লাহর নবী নিজে আমল করেছেন। হাদিস পড়ুন, বুখারী কিতাবুস সালাত স্পষ্ট উল্লেখ রয়েছে, আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা ছিল না, এশার নামাজের আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন নামাজ কি হয়ে গেছে, বলল না ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষমান রয়েছে, আপনি গেলেই তারপরে জামাত শুরু হবে। আল্লাহর নবী উযু করলেন, তৈরি হলেন, বেহুশ হয়ে পড়লেন, একবার দুবার চার চার বার উযু করলেন, বেহুশ হয়ে পড়লেন। এরপরে বললেন মরু আবা বকর ইউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর অনুমতি লাভ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করে দিলেন। এবারে আল্লাহর নবী উযু করে একটু সুস্থতা বোধ করলেন, দুইজন সাহাবিকে ডাক দিলেন, এক পাশে আব্বাস আর এক পাশে বেলাল অথবা আলী। দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জামাতে অংশগ্রহণ করার জন্য রওনা দিলেন। বুখারী হাদিস, ওয়ারিজলাহু তাখুত্তু আনিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। ধরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করা ছিল, কোরআন পরিষ্কার বলেছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও জামাতে অংশগ্রহণ করছেন দুজন লোকের কাঁধে ভর দিয়ে। এর পরে যদি কোনো ব্যক্তি বলে পীর হয়ে গেলে, বুজুর্গ হয়ে গেলে, আল্লাহর সাথে মিশে গেলে আর ইবাদত লাগে না, সেইগুলো পীর না শয়তান। এই জন্য ওয়াজ শোনার জন্য বসবেন। কোরআন হাদিসের কথা যদি বলি মানার জন্য তৈরি থাকবেন, কোরআন হাদিস ছাড়া যদি কথা বলি মুখে ছুরে মারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে, মিনার ময়দানে একই কথা কয়েকবার বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে রেখে যাচ্ছি। কয়টা জিনিস? সেই দুটা জিনিস কি কি? একটা বাপ দাদার ধর্ম, আর একটা বড় বড় হুজুরা কি বলে, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি। কয়টা জিনিস? লং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, বিচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। মা তামাসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা শক্তভাবে ধারণ করবে। কয়টা জিনিস? সে দুটো জিনিস কি কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল করিম, আর একটা হচ্ছে আল্লাহর নবীর সহি হাদিস। আল্লাহর নবীর সহি হাদিস, এই জন্য বললাম হাদিসের নামে এখন অনেক জাল হাদিস আছে, অনেকে আবার খেপে যায় হাদিস আবার জাল হয়। আরে ভাই, নবীর হাদিস জাল না, আল্লাহর নবীর নামে মিথ্যা তৈরি করে যেগুলো বলে সেগুলোর নাম কি? এবারে জাল হাদিস বুঝতে পেরেছেন? আমার দেশে অনেক হাদিস আছে আল হাদিস বলে, আসলে জাল হাদিস। আসলে কি? আমি যদি শুরুতেই এগুলো বলি তাহলে বিগড়ে যাবে আপনারা, কারণ আপনারা যে হাদিসগুলো জানেন এর মধ্যে অনেক হাদিস জাল হাদিস আছে। এই জন্য শেষের দিকে বলব, আগে একটু আপনাদের মেজাজটা তৈরি করে নিই ইনশাল্লাহ, ঠিক আছে কি? ইনশাল্লাহ ভাইরা আমার। এরপরে যে বিষয়টা আল্লাহ তাআলা বললেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে আর ভালো কোন ব্যক্তি হতে পারে, ভালো কথা কার হতে পারে, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। কার দিকে? দুই নাম্বার কাজ হচ্ছে ওয়ামিলা সালিহান, নিজেও নেক আমল করে, আল্লাহর নবী নেক আমল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। তাহলে এই বেড়াতে কোরআন দিয়ে দলিল পেশ করে তার জবাবটা কি? ভুলে যাইতে পারে, এই জন্য বলে যাই, এইখানে যে ইয়াকিন বলা হয়েছে এর ব্যাখ্যা আল্লাহর নবী নিজেই দিয়েছেন তাফসিরে ইবনে কাসির। হাদিসের মাধ্যমে কোরআনের তাফসির সবচেয়ে ভালো তাফসির, আপনারা এই তাফসিরটা পড়বেন। ওই তাফসিরে আয়াতের ব্যাখ্যা লিখেছে আল্লাহর নবীর হাদিস, যা আল্লাহর নবী ব্যাখ্যা দিয়েছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। আর ইয়াকিন মানে হচ্ছে এখানে মৃত্যু। ইয়াকিন মানে কি? আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। তার অর্থ হলো এই, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসবে। মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করতে হবে। তুমি যত বুজুর্গ হও না কেন, যত বড় আল্লাহওয়ালা দাবি করো না কেন, কোন অবস্থায় তোমার থেকে ইবাদত মাফ হবে না। ইবাদত করতে হবে কোন পর্যন্ত? আল্লাহর নবী বললেন এই আয়াতের অর্থ, যদি ইবাদত করো মৃত্যু পর্যন্ত, আর কোন পীর সাহেব লিখিয়ে দিলে ইবাদত করো আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম লাভ করা পর্যন্ত। পীর সাহেবের ব্যাখ্যা মানবো না আল্লাহটা মানবো? ওয়ামিলা সালিহান, তিন নাম্বার হলো ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি একজন মুসলিম। আমি একজন কি? আমাদের পরিচয় কি আমরা? এবারে মুসলিম কাকে বলে? ইসলাম অর্থ কি? শান্তি। অনেকেই বলেছে শান্তি, আর কিছু লোক আলহামদুলিল্লাহ। এই যে শান্তিটা করা হয়, এটা ইসলামের অর্থ না। সালাম অর্থ শান্তি। আমি এখানে বসে বলেছি আসসালামু আলাইকুম, তার মানে হচ্ছে শান্তি। আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, এটা সালামের অর্থ। ইসলাম মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন আসছে, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন আসলিম, মানে ইসলাম মানে শান্তি হয়, তার মানে আসলিম মানে তুমি শান্তিতে ঘুমিয়ে থাকো না, এটা অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেন না। উনি যেটা বুঝতে পেরেছেন তা উত্তর দিয়েছেন তিনি, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎসমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। বোঝা গেল ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, লিরাব্বিল আলামিন, গোটা জগৎসমূহের রবের কাছে আত্মসমর্পণ করব। কার কাছে? শুধুমাত্র মসজিদে না, সব জায়গায়। এইরকম আত্মসমর্পণ যে করে তার নাম মুসলিম। তার নাম কি? এর নাম হল মুসলিম। আর আত্মসমর্পণ করবে না, কিছু মানে কিছু মানে না, মুসলিম হতে পারবে? এটা বুঝে শুনে বলতেছেন তো নাকি? ইসলাম মানে তাহলে আত্মসমর্পণ করা, জীবনের সকল ক্ষেত্রে না কিছু ক্ষেত্রে? কোরআন থেকে জিজ্ঞেস করবো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার সবকিছু, আমার জীবন, আমার মরণ, সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনের সবকিছু কার জন্য? এই সবকিছু আল্লাহর হুকুম মতো করার নাম হচ্ছে ইবাদত। কি নাম? আর এই ইবাদত করার জন্য আমাদের আল্লাহ তাআলা তৈরি করেছেন। কোরআন বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? নামাজে দাঁড়িয়ে এই জন্য আমরা বলি ইয়াকা নাবুদু, ইয়াকা মানে কি? কেবলমাত্র তোমার না আবুদু, এবাদত করি, এবাদত করি পরে, কেবলমাত্র আগে। তার মানে তুমি ছাড়া আমরা আর কারো এবাদত করব না, গোলামি করব না, আনুগত্য করব না। আনুগত্য করব কার? এবারে আসুন, এই আল্লাহর আনুগত্য যারা করে, হুকুম যারা মানে, তাদের নাম হলো, সেটা মানুষ হতে পারে, পশু পক্ষী হতে পারে, পাহাড়ও হতে পারে। যদি পাহাড় আল্লাহর হুকুম মতো চলে, সে মুসলিম হবে কিনা? দলিল নেন কোরআন থেকে। আমি বলেছি কোরআন এবং হাদিস থেকে দলিল ছাড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। কোরআন থেকে দলিল নেন, ওয়ালা আফা বাইরাদিনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। মানুষেরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছে? অথচ ওয়ালাহু আসলামা, অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। কি হয়ে গেছে? আসলামা মুসলিম হয়ে গেছে, চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম, আকাশ মুসলিম, তারকা মুসলিম, নদী মুসলিম, সব মুসলিম। কারণ এদের উপর আল্লাহর হুকুম আছে। যেমন মনে করুন, সূর্যকে আল্লাহ তাআলা বলছেন, কোরআন আছে, ওয়াল আশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করে বলেছেন তুমি এই নির্দিষ্ট রাস্তায় চলবে, খবরদার এর থেকে উপর দিয়ে যদি যাও মানুষ বড় ঠান্ডায় মরে যাবে, এর থেকে নিচে যদি যাও মানুষ আগুনে পুড়ে যাবে। তুমি এই নির্দিষ্ট রাস্তা দিয়ে চলবে, খবরদার ব্যতিক্রম করলে শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের প্রতি যে হুকুম করেছেন, সূর্য আল্লাহর হুকুম মানে কিনা? সূরা ইয়াসিন আয়াত, আমি আজকে আপনাদের মুখস্থ ওয়াজগুলো করবো যেগুলো আপনার জানা আছে। والشمسُ تجري لمستقر لها আল্লাহ রাব্বুল আলামিন বলে সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দিষ্ট রাস্তা নির্ধারণ করে দিয়েছেন সূর্য সেই রাস্তা দিয়ে চলে। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত রাস্তায় চলে। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলছেন আমি চন্দ্রের জন্য কতগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি। কে নির্ধারণ করেছে? আল্লাহ তাআলা চন্দ্রকে সৃষ্টি করে বলেছেন তুমি এই নির্দিষ্ট রাস্তায় চলবে, চন্দ্র সেই রাস্তায় চলে কিনা? এবারে কোরআন বলছে লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরা, ওয়ালা লাইলু সাবিকুন নাহার, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার, ওয়া কুল্লুম ফী ফালাকি ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো নিজ নিজ কক্ষপথে চলে। কার হুকুম মেনে? আল্লাহর হুকুম মেনে চলে। এই জন্য সবাই মুসলিম। সবাই কি? এবারে বলবেন পশু পক্ষী, এক কথা আল্লাহ বলে দিয়েছেন তুসাব্বিহু লাহু মান ফিস মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরধ, আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো তুসাব্বিহু লাহু সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু, সাত আসমান এবং জমিন, ওয়া মান ফীহিন্না, এবং এই দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো তাসবিহ পড়ে। কার? আল্লাহ। আল্লাহ বলছেন আর তাসবিহও পড়ে। কই যে আমরা তো হুজুর বুঝি না, আপনি বুঝবেন কি করে? আপনি শুনেন কুহু কুহু ও বলে আল্লাহু আল্লাহু, আপনি ভোর রাতে মোরগের আওয়াজ শুনেন কুকুরাতুর, আসলে সে বলে সুবহান কুদ্দুসুন। আল্লাহ এই কথার কারণে বলে দিয়েছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন মিন শাইইন, এমন কোন বস্তু নাই, এমন কোন জিনিস নাই, পাহাড় পর্বত বলো, চন্দ্র সূর্য বলো, আসমান জমিন বলো, গাছগাছালি বলো, ওয়া ইন মিন শাইইন, এমন কোন বস্তু নাই যে আল্লাহর তাসবীহ পড়ে না, ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ জানো না, ওদের তাসবিহ বুঝো না। আল্লাহ বলছেন তোমরা ওদের তাসবিহ বুঝো না। সকলে তাসবিহ পড়ে কার? তাহলে আল্লাহর হুকুম মানে আল্লাহর তাসবিহ পড়ে যারা সবাই কি মুসলিম। এখন আসুন আমরা এরকম আল্লাহর হুকুম মেনে মুসলিম কিনা? আল্লাহর হুকুম পাওয়া যাবে কোথায়? মন গড়া বললে চলবে? আল্লাহ তারা বিধান দেন নাই, সেই বিধান ছাড়া যদি কোন ব্যক্তি ইবাদত করে ইবাদত চলবে? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসর কয় রাকাত? এশা কয় রাকাত? মাগরিব কয় রাকাত? এখন যদি আজকে আমি বলি ভাইরা মাগরিবের নামাজ তিন রাকাত পড়বেন কেন, চার রাকাত পড়েন? একটা রুকু বেশি হবে, দুইটা সেজদা বেশি হবে, খুশু খুজুর সঙ্গে লম্বা রুকু করবেন, সেজদা করবেন, তাসবিহ পড়বেন সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা, এইরকম চার রাকাত মাগরিব পড়বেন আজকের থেকে, আপনারা কেউ পড়বেন না? কেন পড়বেন না? আমি আলেম মানুষ বললাম, মানবেন না? কেন মানবেন না? আল্লাহর হুকুম নাই, রসুলের তরিকায় নাই, পরিষ্কার। এইটা যদি পরিষ্কার বুঝে থাকেন তাহলে ইনশাআল্লাহ লাস্টের দিকে আলোচনা করতে আমার সুবিধা হবে, তখন দেখবেন যে নিজের মত মতো না হইলে হুজুর ভুল বলতেছে। সমস্যাটা এখানে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষকে কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন, খালি রসুল পাঠান নাই। এটাকে আমি উদাহরণ দিয়ে বলি, মানুষকে আল্লাহ চক্ষু দিয়েছেন কিসের জন্য? কিন্তু চোখ থাকলেই দেখে, চোখ থাকলে কি দেখে নাকি? বলবেন যে চোখ কানা হলে দেখে না, না তা না, চোখের পাওয়ারও ঠিক আছে, তোমার চোখের পাওয়ার ঠিক আছে, তারপরেও চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন। কিসের প্রয়োজন? তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যদি কোনো আলো না থাকে, সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখা যাবে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু। কোন চক্ষু? এই জ্ঞান চক্ষুটা দিয়েছেন মূলত আল্লাহকে চেনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। কিন্তু এই জ্ঞান থাকলেই আল্লাহকে চেনা যাবে না, এখানেও একটা আলোর দরকার। কি দরকার? এই চোখ দিয়ে দেখতে যেমন আলো দরকার, জ্ঞান চোখ দিয়ে দেখতে কি লাগবে? সেই আলোটাই হচ্ছে কোরআন। সে আলোর নাম কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে, আলো আগমন করেছে। আলো কোরআনের আবার সূরায়ে সফে আল্লাহ বলেছেন সুন্দর করে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর দুশ্মনেরা কাফের মুশরিকেরা চায় আল্লাহর নূরকে নির্বাপিত করে দেওয়ার জন্য, তাদের মুখ দিয়ে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণ করে ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর নূরকে নিবাতে চায়, তারা নিবাতে পারবে না, আল্লাহ তার নূরকে পূর্ণ করেই ছাড়বেন। সেই নূরের নাম কি? এটা হচ্ছে আলো। এই আলো যদি না থাকে, যত বড় বিজ্ঞানী হোক না কেন আল্লাহকে চিনতে পারবে? ডারউইন বিজ্ঞানী ছিল, জ্ঞানের কমই ছিল না, কিন্তু কোরআনের আলো ছিল না বিধায় সে মানব কেমনে সৃষ্টি হলো, এই চিন্তা করতে করতে কোনো কিছু খুঁজে না পেয়ে বানর দেখে বলল এইগুলোই আমাদের আদিপুরুষ। বানর গাছে ঝুলতে ঝুলতে ল্যাজটা পড়ে গেছে, এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করেছে, এইভাবে মানুষ তৈরি হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, বানর এখনো জঙ্গলে আছে কিনা, চিড়িয়াখানায় আছে কিনা, গাছের সঙ্গে ঝোলে কিনা? আগে যদি ঝুলতে ঝুলতে ন্যাসটা পড়ে গিয়ে থাকে, এখন পড়ে না কেন? এখনো তো কোন একটা বানর অর্ধেক মানুষ, কোনটা পোয়া মানুষ, কোনটা শিকি মানুষ হওয়ার কথা ছিল, হচ্ছে না কেন? আসল বিষয়টা হচ্ছে এই, পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? এখন যদি কেউ বলে পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ, মানা যাবে? এরকম ভাবে গজার মাছ, টাকি মাছ দেখতে একরকম কিনা? এখন যদি কেউ বলে গজার মাছগুলো হচ্ছে এই বড় বড় শোল মাছ, গজার মাছের আদি পুরুষ টাকি মাছগুলো, বিশ্বাস করা যাবে? ঠিক তেমনি ভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করেই সৃষ্টি করেছেন, কিন্তু এই বিজ্ঞানীর জ্ঞান থাকা সত্ত্বেও সেটা বুঝতে পারে নাই। কারণ কি ছিল না? জ্ঞান ছিল ঠিকই, কিন্তু জ্ঞান চোখের সামনে, কোরআনের আলো ছিল না। অপরদিকে ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান, তিনিও কোরআন গবেষণা করতে শুরু করলেন, উদ্দেশ্য ছিল কোরআনের ভুল ধরা। খ্রিস্টান মানুষ, অনুবাদ পড়লো ইংলিশে, কিছু ভুল পেয়েও গেল, মহা খুশি, আমি কোরআনের ভুল ধরতে পেরেছি। খ্রিস্টান জগৎ খুশি হবে, মুসলিম জগৎ ধ্বংস হয়ে যাবে, মহা খুশি। কিন্তু চালাক মানুষ, জ্ঞানী মানুষ চিন্তা করলেন, আমি কোরআনের অনুবাদ পড়ে ভুল ধরেছি, ইংরেজি অনুবাদ পড়েছি, অনুবাদক ভুল করলে তো সর্বনাশ, আমি বোকা হয়ে যাব, সেজন্য আমাকে কোরআনের ভুল দপ্তরে আরবি শিখতে হবে। এজন্য কোরআন সহি শুদ্ধ ভাবে বুঝতে হলে তাদেরকে ঠিক মতো আরবি বুঝতে হবে। এবারে ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষা শিক্ষা করতে শুরু করলো, আনাকুম বানাকুম জানাকুম না, ঠিক মতো আরবি শিখল, আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে আবার কোরআনুল করিমকে সামনে নিয়ে বসলো। আলিফ লাম মিম আলহামদু থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একবার নয় দুবার নয় বারবার পড়াশোনা করল। এবারে তিনি মন্তব্য লেখলেন, অনেক বই তার আছে বাংলায়, আপনারা দেখে নিন। তিনি লেখলেন, আমি কোরআনুল করিমকে পড়তে শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, সেজন্য আমি আরবি ভাষা শিক্ষা করেছি, কোরআনকে বারবার পড়েছি। গোটা কোরআনকে আমি যতবার পড়লাম ততবার কোরআনের নতুন বিজ্ঞান আমার সামনে উপস্থিত হয়েছে। আমি কোরআনুল করিমকে ভুল ধরার জন্য পড়া শুরু করলাম, আমি কোরআনুল করিমকে যত বেশি পড়তে লাগলাম আমার ভুল ধরা তো দূরের কথা, কোরআন বরং আমার জীবনের ধাপে ধাপে আমার জীবনের বাঁকে বাঁকে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে কোরআন সংশোধন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আলো এসেছে। এই কোরআনের আলো যেই ব্যক্তি গ্রহণ করবে, কোরআনের বিধান যেই ব্যক্তি মেনে নিবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, সব ক্ষেত্রে যে ব্যক্তি কোরআনকে মানবে সেই ব্যক্তি মুসলিম হবে। আর যদি কোরআনের কিছু মানে কিছু মানে না তাকে মুসলিম বলা যাবে না। এবারে ভাই যারা শুন, আমরা বুঝে শুনে মুসলিম হলাম কিনা, কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআ বিমা কাসাবা আমার বিধান রয়েছে কোরআনে। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, চুরি করলে ওদের হাত কেটে ফেলো, আইনটা দিয়েছেন কে? আমার সমাজে আইন আছে? এবারে মুসলিম কিনা আপনি ভুত হলেন, আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়াহকুমু, হাফেজ আমার পিছনে বসা আছে, আমার আগে যে বক্তা ওয়াজ করলো আমার ছাত্র হাফেজ, যাত্রার হাফেজ, বয়ানে বুঝেন না, এবং আরো কয়েকজন আছে আমার সাথে আলেম, যারা প্রত্যেকে হাদিসের যে কোনো বিষয়ে ইনশাল্লাহ বের করে দিবে, আমার পাশে বসা আছে। আপনারা কিন্তু বলছি আমানত আপনাদের, কোরআনের আয়াত যদি আমি মিথ্যা বলি তা ধরবে না। সামনে লোকদেরকে বললাম কোরআনের আয়াত, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দেন, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বলছেন আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া, আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নাই। অধিকার কারো আছে? আল্লাহ পরিষ্কার বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল তার, সৃষ্টি যার, কোরআনের আয়াত, আল্লাহু আকবার। আমরা যখন একটা কারখানার মালিককে চিনি যে এই লোকটা, এই এক লক্ষ শ্রমিক আছে, এটার মালিক এই তুরাবানি, এখন কারখানার মালিকদেরকে উনি যা বলবেন সবাই শুনবে কিনা? এই কারখানা দুনিয়ার কারখানার মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আয়াতুল কুরসিতে আছে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমানে বা জমিনে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা কার? মালিকানা যখন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহর বিধান ছিল চোরের হাত কেটে দাও, আল্লাহ বললেন এইটা যদি বাস্তবায়ন করো তোমার দোকান খোলা থাকবে, চোরের ভয় থাকবে না। মক্কা মদিনায় গিয়ে দেখো আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, স্বর্ণের দোকান পর্যন্ত খোলা রেখে মসজিদে চলে যাচ্ছে, কোনো চোরের ভয় নাই। সোনার মদিনার অবস্থা, সোনার বাংলায় যদি যাও মসজিদে ভালো জুতা নিয়ে, জুতাটা চুরি হয়ে যাবে, গত রাত্রে আমি মাহফিল করতে গেলাম ঠিকানে, পকেটে একটা মোবাইল ছিল, কোন জায়গায় পড়ে গেছে আর পাইলাম না, ২০,০০০ টাকার উপরে মোবাইলটা দাম। এইবার হজের থেকে আনলাম। যাই হোক, E72 এটা শখের মোবাইল ছিল আমার একটা, নিয়ে গেছে চলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে দিলেন, এরপরে আল্লাহর নবীর আমলের মাধ্যমে বাস্তবায়ন করেছেন। হাদিস পড়ুন, মুসলিম শরীফের সহিহ হাদিস রয়েছে, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কায় একটা চুরির ঘটনা ঘটল। চুরিটা করেছে কে? মক্কার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা, নামটাও আল্লাহর নবীর ছোট মেয়ে ফাতেমার নামে নাম। কুরাইশের নেতারা চিন্তায় পড়ে গেল, এখন ইসলাম এখানে বিজয় হয়েছে, কোরআনের রাজ কায়েম হয়েছে, এখন যদি এই বিচার হয় তো হাত কাটা যাবে, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। কি করে আল্লাহর নবীকে একটু বোঝানো যায় যে বিচারটা লঘু করা যায় কিনা, বিকল্প ব্যবস্থা করা যায় কিনা? এজন্য সবাই ধরল আল্লাহর নবীর পালক নাতি। আল্লাহর নবীর পুত্র সন্তান আপনারা জানেন জীবিত ছিল না, একটা পালক পুত্র ছিল, নাম কি? জায়েদ। এই জায়েদের পুত্র ছিল উসামা, সেই হিসেবে পালক নাতি, আল্লাহর নবীর আদরের নাতি, নবীর সঙ্গে কত কথাই না বলে। মক্কার নেতারা গিয়ে উসামাকে ধরল, তুমি তোমার দাদুজানের কাছে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহি, মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে, ধরা পড়েছে, বিচারটা আপনার আদালতে আসবে। মক্কার সম্ভ্রান্ত বংশ কুরাইশ বংশের মেয়ে, ইয়া রাসূলুল্লাহি, যদি ওর হাত কাটা যায় কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, আপনিও কিন্তু সেই বদনামের ভাগিদার হয়ে যাবেন, আপনার বংশ দাও কুরাইশ বংশ। তেল দিল, বুঝলেন না? এরপরে শুনুন, এ পর্যন্তই শেষ নয়, ওই মহিলার নামটাও হচ্ছে আপনার ছোট মেয়ে ফাতেমার নামে নাম, একটু বিকল্প বিচার করা যায় কিনা? আল্লাহ নবী কি বিকল্প বিচার করেছিলেন? মুসলিম শরীফের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুসলিম জাতি, তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চাও? ওদের মধ্যে বড় লোকেরা যদি কোনো অন্যায় করত, ধনী লোকেরা কোনো অন্যায় করত, সম্ভ্রান্ত পরিবারের কোনো লোকে অন্যায় করত, তার বিচারকে ঘুরিয়ে দিত। জেনে রাখো, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, এই বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারো নাই, আমারও নাই। শুধু কুরাইশ বংশের মেয়ে ফাতেমা কেন, আল্লাহি লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত, আজকে যদি কুরাইশ বংশের মেয়ে ফাতেমা ছাড়া মুহাম্মাদের কলিজার টুকরা মা ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো খামাখাই বলবেন, ঘরে ঘরে চলো, আল কোরআনের আলো সংসদে যাবো, কারণ ঘরে ঘরে দাঁড়াইবেন কোথেকে, নিবেই দিবে পুলিশ এসে। আপনি এইখানে চোরে হাত কাটতে পারবেন? মুফতি জসিমউদ্দিন রহমানি যত জোরেই বলুক, আর এইখানে যত শত লোক থাকুক, চোরে হাত কাটেন না দেখবেন পুলিশ গ্রেফতার করে জসিমউদ্দিন কাকে। তাহলে আপনি ঘরে ঘরে দাঁড়াইতে পারবেন না, কোথায় দাঁড়াইতে হইবে? আল্লাহর আইন পরিবর্তন করার অধিকার কারণে এটা আমরা পরিষ্কার হয়ে গেলাম। আসলে আরো কয়েকটা দেখাই, তাহলে কেমনে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা'আ সাবীলা। ও দুনিয়ার মুমিনরা, যারা মুমিন দাবি করো, খবরদার, তোমরা জিনার বিচারের ধারে কাছেও যেও না, এটা বড় বেহায়াপনা কাজ, অশ্লীল কাজ। হারাম করেছেন কে? জিনা করতে নিষেধ করেছেন কে? আমার জাতি বলল যে না, পতিতালয়ের যদি লাইসেন্স থাকে তাহলে তাকে তোমরা বেশ্যা বলো না, এটা অবৈধ, একটা যৌন কর্মী। এর নাম কি? যৌন কর্মী। আজকের পত্রিকা আছে, একটা যৌন কর্মীকে খুন করেছে, দেখেন না আজকের পত্রিকায়, না পত্রিকায় পড়েন না, আজকে পত্রিকায় আছে একজন যৌন কর্মীকে কন্ট্যাক্ট করেছিল, চুক্তি করেছিল, এতে বনি বরাদ না হওয়ায় ওকে জবাই করেছে যৌন কর্মী। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জেনাব বিচারকে হারাম করে দিলেন, আমার জাতি পতিতালয়ের লাইসেন্স দিয়ে হালাল করে দিচ্ছে, বৈধ করে দিচ্ছে। আল্লাহর হারামকৃত জিনিসকে বৈধ করা, হালাল করার অধিকার কারো আছে? যদি করে, এবারে আসুন, জেনাব বিচারের শাস্তিও কোরআনে বলা আছে, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নেই আর ব্যভিচারী যদি বিবাহিত না হয় তাহলে ওদেরকে জনসমক্ষে আনো, 100 দররা মারো, আর যদি বিবাহিত হয় ওই বাঁধরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? আল্লাহর বিধান আছে, এটা বর্বর আইন, মধ্যযুগীয় বর্বর আইন। এরকম ভাবে এটাকে তিরস্কার করা হলো, বাতিল করা হলো, বিকল্প আইন তৈরি করা হলো। আরো দেখবেন, ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুদকে হারাম করে দিয়েছেন না হালাল? সুদ হালাল না হারাম? সূরায়ে বাকারার 275 থেকে 79 পর্যন্ত পড়বেন, কোরআনে পাবেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন কি হারাম? শুধু এ পর্যন্তই না, এরপরে বলছেন 279 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ওহে ইমানদারগণ, যারা ইমানের দাবি করছো, মুমিন বলে দাবি করছো, মুসলিম দাবি করছো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া তারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকার মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের যত পাওনা সুদ আছে, দারুমা বাকিয়া মিনার রিবা, তোমাদের মা বাকিয়া যত বকেয়া সুদ আছে সমস্ত সুদগুলো ছেড়ে দাও, বর্জন করে দাও। কে বলেছেন? এরপরে বলছেন, ফাইল্লাম তাফালু, যদি আল্লাহর বিধান জানার পরে তোমরা বর্জন না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও। কার সঙ্গে যুদ্ধের ঘোষণা? সুদ হারাম করেছেন কে? এবারে আমার জাতি বলল, না সুদ হারাম হলে চলে না, সুদ হারাম হলে দেশ কেমনে চলবে? এই জন্য আমার দেশের আইন হল, সুদের যদি লাইসেন্স থাকে তাহলে হালাল বৈধ, লাইসেন্স না থাকলে অবৈধ। গ্রামের সুদি মহাজনেরা যদি টাকা সুদে লাগায় এটা হলো হারাম সরকারের খাতায়, কারণ এটার লাইসেন্স নাই। আর এছাড়া সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, বাউয়া ব্যাংক, কোনো ব্যাংক যত আছে সব চলে কিসে? সুদে চলে না? এটা হালাল, এটা কি হালাল? কারণ কি? সরকার অনুমোদন দিয়েছে, এগুলো ব্যাংকের অনুমোদন দেয় কে? তো সরকার অনুমোদন দিলে সুদ হালাল হয়ে গেল, সুদ হারাম করলেন কে? আর হালাল করলো কারা? এখন সরকারের দোষ দিয়ে তো লাভ নাই, সরকার কি এমনি হয় না আপনারা বানান? তাহলে এইগুলো বানাবার ক্ষেত্রে আমাদেরও ভূমিকা আছে, ঠিক কিনা? এই জন্য আমি সরকারের দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছে আমাদের, আমরা কেমন মুসলিম এটা একটু দেখাচ্ছি এমনি ভাবে। আরো বলবো, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন, তোমার দেশে বড় সমস্যা, ইফতিজিং হয়, নারীকে ধর্ষণ করে, নারীকে হাইজ্যাক করে, এসিড মারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিধান দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি আপনার স্ত্রী, আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, তারা যেন নিজের উপরে জেলবাব করে নেয়, হেজাব করে নেয়, পর্দা করে নেয়। পর্দার বিধান দিয়েছেন কে? আমার জাতি বলল যে না, পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। পর্দার জন্য বাধ্য করেছেন কে? আল্লাহর বিধান যদি কোনো ব্যক্তি বাতিল করে অথবা এই যুগে চলে না বলে ঈমান থাকবে? এবারে শুনুন আরো স্পষ্ট বিষয়, যেটা তোমাদের ভোলার কথা নয়। কোরআন বলছে, আল্লাহ তাআলা সম্পত্তি বণ্টনের আইন দিয়েছেন কে? আল্লাহ। সূরা নিসার এগারো নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসিকুমুল্লাহু, আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে হুকুম দিচ্ছেন, ওসিয়াত করছেন, কে হুকুম দিচ্ছেন? নবীর দায়িত্ব ছাড়েন নাই, কোন রসুলের দায়িত্ব ছাড়েন নাই, মুফতি সাহেবের দায়িত্ব ছাড়েন নাই, পীরের দায়িত্ব ছাড়েন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, হুকুম দিচ্ছেন, বিধান দিচ্ছেন, ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান দুইজনের, দুইজন একজন নারী একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, আইনটা দিয়েছেন কে? আমার জাতি বলল যে না, আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে, পর্দার বিধান দিয়ে নারীদেরকে চার দেয়ালের ভিতর আবদ্ধ করেছে। ও আমার ভাইয়েরা, এই বিধানগুলো সব কার? এতগুলো বিধানকে যদি অমান্য করে এরপরও মুসলিম হওয়া যাবে? মুসলিম মানে এই জন্য আমি আগে পরিষ্কার করে নিয়েছি, ইসলাম অর্থ কি? এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এক কথায় জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর আনুগত্য, এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর কমান্ড চলবে, বিধান চলবে কার? যদি কোনো ব্যক্তি কিছু মানে আর কিছু মানে না, আল্লাহর আইন বাতিল করে, মুসলিম থাকবে? তাহলে শয়তানের দোষ ছিল কি? শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছিল কয়টা? এরকম তো আদমও করেছিল। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ-জালিমিন, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেথা ইচ্ছা সেথায় যাও, যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার খবরদার এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না। আদম আলাইহিস সালাম ভুল করে খেয়ে ফেললেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আদম তুমি এই কাজটা কেন করলে? আদম আলাইহিস সালাম কেন করলো? আল্লাহ তাআলা বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আদম আল্লাহর পক্ষ থেকে কিছু কথা শিখলো, সেগুলো সে বলল, যার কারণে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন। সেই কথাগুলো ছিল কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ও আমার রব, ও আমার রব, আমি নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আমরা অন্যায় করে ফেলেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিনা? ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা ফাতা কিবলা তারাখি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে ইবলিসকে আল্লাহ হুকুম দিলেন, আদমকে সেজদা করো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ তাআলা ইবলিসকেও জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা জালিম, আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, ইয়া ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতু, ওহে ইবলিস আমি যখন তোকে হুকুম করলাম তুই কেন আদমকে সেজদা করলি না, কে তোকে বাধা দিল? ইবলিস যদি বলতো আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ মাফ করতেন কিনা? আল্লাহ মাফ করতেন না? ইবলিস বলতো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ মাফ করতেন কিনা? কিন্তু ইবলিস তা বলে নাই, ইবলিস উল্টা আল্লাহর বিরুদ্ধে যুক্তি পেশ করলো। সে বলল, কালা আনা খায়রুম মিনহু, ও রব্বুল আলামিন আমি তো আদমের চেয়ে ভালো, তার মানে তোমার হুকুম দেওয়াটা ঠিক হয় নাই, তুমি চোরের হাত কাটতে বলেছো, অন্যায় করেছো, মানব অধিকার লঙ্ঘন করেছো, জেনা ব্যভিচারকে হারাম করেছো, যৌন কর্মীদের অধিকার হরণ করেছো, তুমি পাথর ছুড়ে হত্যা করতে বলেছ ঠিক করো নাই, তুমি সম্পত্তি বন্টনের আইনে নারীদেরকে ঠকিয়েছ। ও ভাইজান ইবলিস এইরকম ডাইরেক্ট কথা বলে না, ইবলিস বলেছে আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে ভালো, কেমনে ভালো তাও বুঝাইল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছ মাটি দিয়ে, আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় নিচের দিকে চলে আসে। অতএব যুক্তির কথা হলো আদম আমার সামনে নত হবে সেজদা করবে, আমি আদমকে সেজদা করব, এটা যুক্তিতে মেলে না। প্রথম যুক্তিবাদীর নাম কি? প্রথম যুক্তিবাদীর নাম কি? এই জন্য মনে রাখবেন কাল যুক্তিবাদী অমুক্ত মুখ, এই দিয়ে আমাদের দেশে এখন ওয়াজ হয়। আল্লামা ইকবাল এই কথাটা ভারতবর্ষের জন্য খুব সুন্দরই বলেছেন, কর বুল বল তাউস কি তকলিদ সে তওবা, কর বুল বল তাউস কি তকলিদ সে তওবা, বুলবুল ফকত আওয়াজ হায় তাউস ফকত রং, মুসলিম জাতি তোমরা আজকে বুলবুলের গান শুনে সুরওয়ালা ওয়াজ কাহিনীর ওয়াজ, কে আকাশে উড়লো, কে জমিনে দৌড়াইলো, কে নদীতে বিছাইলো, এই সমস্ত শুনে শুনে আজকে মুসলিম জাতি কোরআনকে ভুলে গেছে, হাদিসকে ভুলে গেছে। সেজন্য বলেছে কর বুলবুল তাউস কি তকলিদ সে তওবা, বুলবুল ফকত আওয়াজ হায় তাউস ফকত রং, বুলবুলের খালি গান আছে আর কিছু ভিতরে নাই। তাউস মানে ময়ূর পাখি, তার মানে আবা কাবা ডিব্বা ডুব্বা নিয়ে একজন বড় কিছু আসলো আর কি করলো, কিছু বলে গেল, এটাই কোরআন হাদিস হয়ে গেল। আমার দেশে অনেকে বলে আমাদের কোরআন হাদিস বুঝি না, আমাদের হুজুর পিসা বুঝি তা আমরা এটাই মানবো, এরকম বলেন অনেকে। ভাইরা আমার, কোরআনুল কারিমে এজন্য স্পষ্ট করে দিয়েছে সূরা নিসার 59 নম্বর আয়াতে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ও মুসলমান জাতি তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে বিবাদ দেখা দেয়, বিতর্ক দেখা দেয়, মুফতি জসিমউদ্দিন রহমানি বলছেন একরকম আর সমস্ত পীর সাহেবরা বলছে আর এক রকম, তাহলে কি হবে? বেশিরভাগ কোন দিকে গেল? বড় পীর সাহেব কি বললো, এটা মানবা না কি করবা? কোরআনুল কারিমের সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন ফাইন তানাযাতুম ফি শাই, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, ফারুদ্দু হইলাল্লাহ আল্লাহি ওয়ার রাসূল, তাহলে ওটা আল্লাহর কাছে এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে কোরআনের কাছে ফিরিয়ে দাও, কোরআন সঙ্গে মিলাও, রাসূলের কাছে ফিরিয়ে দাও মানে হচ্ছে রাসূলের সহি হাদিসের সঙ্গে মিলাও। কোরআন এবং হাদিসের সঙ্গে যার কথা মিলবে তারটা মানতে হবে, কোরআন হাদিসের সঙ্গে যারটা মিলে না তারটা মানা যাবে না, ঠিক কিনা? এই যুক্তি মুক্তিবাদ, ইবলিস প্রথম যুক্তি পেশ করেছে, প্রথম বুদ্ধিজীবীর নাম কি? আমার দেশে অনেক বুদ্ধিজীবী আছে, মৎস্যজীবী কাকে বলে, মাছ বিক্রি করে খায় বা মাছ ধরে, মাছের আড়ত দেয়, মাছের ব্যবসা করে, দুগ্ধজীবীকে দুধ উৎপন্ন করে বিক্রি করে দুগ্ধজীবী, এরকম বুদ্ধিজীবী কাকে বলে, বুদ্ধি বিক্রি করে খায়। তার মানে হচ্ছে যে সমস্ত মুসলমান সন্তানরা ইহুদি খ্রিস্টানদের আইন পড়াশোনা করে কোরআনের আইনকে ভুলে গিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করে, ভারতের কাছে, আমেরিকার কাছে, ইহুদিদের কাছে কোরআনের বিরুদ্ধে কথা বলে আমাদের সমাজে, তারাই বুদ্ধিজীবী নামে পরিচিত কিনা? তবে সব বুদ্ধিজীবী না, আবার যারা এর থেকে ব্যতিক্রম তাদেরকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু বেশিরভাগ লোকের এই কাজটাই করে। এই জন্য বলছি প্রথম বুদ্ধিজীবীর নাম কি? قال انا خير منه الله আমি তো আদমের চেয়ে ভালো, খলাকতানি মিন নার, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, ইবলিসকে আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, সুতরাং যুক্তির কথা হলো আদম আমার সামনে নত হবে, আমি আদমের সামনে নয়। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করলো, কাফের হয়ে গেল। ও মুসলমান জাতি, ইবলিস যদি আল্লাহর একটা হুকুমকে অমান্য করে কাফের হয়ে যায়, তাহলে তুমি আমি মুসলমান দাবি করে যদি অনেকগুলো হুকুম বাতিল করে দিলাম মুসলমান থাকবো? এইখানেই পার্থক্য মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে। মুসলিমরা জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবে কার? আর ওরা আল্লাহরটাও মানে অন্যদেরটাও মানে, কোষরা হে আল্লাহ বিষয়ে তান বিনা রাজ না হো। আছেন এরকম অনেক মুসলমান আছে যাদের চরিত্র কবি সুন্দর বলেছেন, হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান বিলিয়া, হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান বিলিয়া, খুশরা হে আল্লাহ বিষয়ে তান বিনা রাজ না হো, খুশরা হে আল্লাহ বি বলেন তারপর কি, শয়তান ভি নারাজ না হো, আল্লাহ খুশি থাকুক শয়তানও যেন অসন্তুষ্ট না হয়। এই জন্য মক্কায় হজ করতে যায় আবার গঙ্গায় স্নান করতেও যায়, দুর্গা দেবীর কাছে গিয়েও বলে, দুর্গা দেবী গজে চড়ে এসেছে বলে দেশে ধনে ধন্যে ফসলে পরিপূর্ণ হয়ে গেছে বলে কিনা। এবারে আসুন, মক্কার কাফেররাও কিন্তু এই বিশ্বাস করত না। কোরআনুল কারীমে আজকে ভালো করে বুঝুন, আমার দেশের লোকেরা মনে করে আমরা মুসলমান কারণ বিশ্বাস করি আল্লাহ আছেন, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের আসমান জমিনের মালিক, এইগুলো বিশ্বাস করি এই জন্য মুসলমান। আর মক্কার কাফেররা এইগুলো বিশ্বাস করত না সেজন্য কাফের। এই বিশ্বাস আছে আমাদের, এটা ভুল, এটা কি প্রমাণ করতে গেলে অনেক সময় লাগবে। আর তাছাড়া এমনি বিষয় আপনারা কতটুকু ধৈর্য ধারণ করতে পারেন জানি না। কোরআনুল কারীমে আল্লাহ তারা স্পষ্ট করে দিয়েছেন এইরকম বিশ্বাস মক্কার কাফেররাও করত। মক্কায় খানায় কাম আগে ছিল না, ওরা হজ করত না, হজ করত, হাজিদেরকে পানিও খাওয়াইত। খালি তাই না, আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু জাহল, তখন কি বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদিন হয়ে গেছে, কি হয়ে গেছে, তার মানে আবু জাহল বড় ধার্মিক। সে বদরের যুদ্ধে যাওয়ার আগের রাত খানায় কাবার গিলাফ ধরে কান্নাকাটি করেছে, ইয়া রব্বে কাবা, ওহে কাবার মালিক কাবার রব, আমরা তোমার ঘর নির্মাণ করেছি, তোমার ঘরের খেদমত করি, সংস্কার করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তোমার হাজিদেরকে পানি খাওয়াই, মেহমানদারি করি, মুহাম্মদ আমাদের মধ্য থেকে একজন লোক বেদিন হয়ে গেছে, বাপ দাদা ধর্ম ত্যাগ করেছে, সবা সবই হয়ে গেছে, এইরকম দোয়া করলো, আল্লাহ তুমি আমাদেরকে তার বিরুদ্ধে সাহায্য করো। এরপরে বদরের যুদ্ধের রাত্রে গিয়ে কি দোয়া করেছিল তারিখের কিতাবগুলো পড়ুন, আল্লাহর নবীর জীবনের কিতাবগুলো বদর যুদ্ধের কাহিনী পড়ুন। আল্লাহর নবী বলেন বদর যুদ্ধের আগের রাত্রে আবু জাহেল আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছে, আল্লাহ তুমি কাবার মালিক, আমরা কাবার খাদেম, আমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদিন হয়ে গেছে, আমরা তোমার পক্ষে যুদ্ধ করার জন্য এসেছি, বলো এই দুইটা দলের মধ্যে যেটা তোমার কাছে প্রিয় যেটা হক তুমি এদেরকে সাহায্য করো। আবু জাহেল দোয়া করতেছে, কি দোয়া করতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু জাহেলের এই দোয়া আল্লাহ কবুল করেছেন, সে বলেছে যে দুইটা দলের মধ্যে যে দলটা তোমার কাছে হক তাকে তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা তার নবীর দলকে সাহায্য করেছেন, হক দলকে সাহায্য করেছেন, আর ওর দলকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আবু জাহেলরাও বিশ্বাস করত আল্লাহ আছে, শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে। শয়তান যখন জাহান্নাম থেকে বহিষ্কৃত হলো, শয়তান কোন খাজা বাবার কাছে যায় নাই, দাদা বাবার কাছে যায় নাই, ল্যাংটা বাবার কাছে যায় নাই। ও আমার ভাইয়েরা, শয়তান আজকে আমাদের মুসলমানরা বিশ্বাস করে কি, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রাসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছেন খালি হয়ে, রাসুলের ধন খাজায় পে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। গান গান এরকম, আল্লাহ বলে খালি হয়ে গেছে। অমুসলমান জাতি কোন ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহর কোন ক্ষমতা নাই, আল্লাহর সমস্ত ক্ষমতা কাউকে দিয়ে খালি হয়ে গেছে, সে ব্যক্তি মুসলমান থাকবে? কোরআন পরিষ্কার বলেছে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, মুসলমানদেরকে জানিয়ে দিন যারা মুসলিম দাবি করেছে, কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক কে? এই নামে একটা সূরাও আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ যার ক্ষমতা, সমস্ত ক্ষমতা যার হাতে, সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুদিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ওয়া তুইজ্জু মান তাশাউ, এবং তুমি যাকে ইচ্ছে করে ইজ্জত দান করো, অত জিল্লুমান তাশাও, তুমি যাকে ইচ্ছে করো তাকে জিল্লত দান করো, অপমান করো, বিয়াদিকাল খাইর, সমস্ত মঙ্গলের চাবিকাঠি কার হাতে? আল্লাহ পরিষ্কার বললেন সমস্ত ক্ষমতার মালিক কে? শয়তানও বুঝলো সমস্ত ক্ষমতার মালিক কে। এই জন্য জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে প্রার্থনা করেছে কার কাছে? কি সুন্দর ডাক দেখেন না, কোরআন আয়াত আছে এটা, রব্বি পাঙ্গিনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, সুযোগ দাও, হায়াত দাও, প্রার্থনা করেছে কার কাছে? এছাড়া কোরআনে অনেক আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, দুনিয়ার সমস্ত কুফফারদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? তাহলে সৃষ্টিকর্তা তুমি আমি যেমন বিশ্বাস করি কাকে? মক্কার কাফেররা বিশ্বাস করত কাকে? আরো সামনে চলো, কোরআনে আরেক আয়াত আল্লাহ বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার আবু জাহলাবুল আরদেরকে দুনিয়ার কুফফারদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়াসাখখারাস শামসা ওয়াল কামার, এবং চন্দ্র সূর্যকে অধীনস্থ করে দিয়েছে কে, কাজে লাগিয়ে দিয়েছে কে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে? তাহলে চন্দ্র সূর্য বিশ্বাস করি যে সৃষ্টিকর্তাকে, আমি তুমি যেমন বিশ্বাস করি আল্লাহ মক্কার কুফফাররা বিশ্বাস করত কাকে? শুধু এ পর্যন্ত না, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ, তাও ওরা বিশ্বাস করত। কোরআন বলছে ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুনাল্লাহ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন, দুনিয়ার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, মান নাযালা মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে বৃষ্টি দেয় কে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার জীবিত করে ফসল উৎপন্ন করেন কে? লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে? মক্কার কুফফার আল্লাহ বিশ্বাস করত, এবার ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে। কোরআন বলছে সূরা মায়দার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি, ওয়া হিব্বাহু তেজ্য পুত্র না আল্লাহর প্রিয় পুত্র, আল্লাহর কি? ইহুদি খ্রিস্টানরা নিজেদেরকে আল্লাহর সন্তান দাবি করে, আল্লাহ বিশ্বাস করে না? ওরা যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে কিনা? তাহলে আল্লাহ বিশ্বাস তো ওরাও করে আমরাও করি, পার্থক্যটা কোন জায়গায়? অ মুসলমান জাতি তুমি বলবো ওরা মূর্তি পূজা করে, আমরা মূর্তি পূজা করি না, পার্থক্য একটা পাওয়া গেছে না? আগে দেখো মূর্তি পূজা ওরা কেন করে, কোরআন বলছে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ওরা বলবে আমরা এই দেব দেবী আর মূর্তি পূজা শুধুমাত্র একটা উদ্দেশ্যেই করি, এরা আমাদেরকে মাধ্যম হইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আর এক আয়াতে বলছে হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, এই মূর্তি আর দেব দেবী গুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী। তাহলে ওরা মূর্তি গুলোকে আল্লাহ মানত? মক্কার কুফফার রাজে 360 মূর্তি তৈরি করেছিল, এইগুলো কি আল্লাহ বিশ্বাস করত না মাধ্যম মনে করত? ওরা যদি এইগুলোকে মাধ্যম মনে করে মুশরিক হইয়া থাকে, আর তুমি বিশ্বাস করো পীর তোমাকে মাধ্যম ছাড়া তুমি আল্লাহকে পাইবা না। অবসলমান জাতি, আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, আজ মেরে গেলাম দেখি লেখা আছে এক জায়গায় আসমান হায় তেরা এ জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা আয় খাজা আজমিরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থ কি আসমান তোমার, জমিন তোমার, ও হায় খাজা আজমিরি। আসমানের মালিক কি আজমিরি না আল্লাহ? ওইখানে লেখা আছে আসমান হায় তেরা এ জমিন হায় তেরি, এই আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, সব কিছু তোমার মালিক, তুমি যা চাও তাই হয়, আমার মকসুদটা পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দেশে বলে না গাউসুল আজম, ও ভাইজান গাউস মানে কি? গাউস মানে হচ্ছে ত্রাণ কর্তা, বিপদ উদ্ধারকারী। আগাসা ইউদিস এগাসাতান আল গাউস শব্দের অর্থ হচ্ছে বিপদে উদ্ধার করা। আল আজম মানে হচ্ছে সবচেয়ে বড়। আপনারা পাকিস্তান আমাদের যারা আছেন পুরাতন তিন মাথাওয়ালা, ওই যে মাথা একসাথে হয়ে গেছে তিনটা, দুই হাঁটুয়ার এক মাথা, এদেরকে জিজ্ঞেস করবেন কায়দে আজম, আজম মানে কি? এখনো উর্দুতে পারে উজিরে আজম, প্রধানমন্ত্রী। তাহলে গাউসুল আজম মানে কি? প্রধান ত্রাণ কর্তা। প্রধান ত্রাণ কর্তা কোন মানুষ না আল্লাহ। তাহলে বোঝা গেল মক্কার কুফফাররাও মূর্তিদেরকে মাধ্যম মনে করত, আর তুমিও মাধ্যম মনে করছো। এবারে কোরআনকে জিজ্ঞেস করি, আল্লাহকে পাইতে মাধ্যম লাগে না, ডাইরেক্ট বলবো আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাবুদু, ইয়াকা মানে তোমার সম্বোধন করা হচ্ছে, ডাইরেক্ট না ভাই, মাধ্যম আছে, সরাসরি বলা হচ্ছে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার হুকুম মানি, তোমার আনুগত্য করি, এছাড়া কারো আনুগত্য করি না। ওয়াইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। নামাজে দাঁড়িয়ে বললা ডাইরেক্ট। এবারে হজে কি করো দেখো, হজের মধ্যে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ কয় তোর লাব্বাইক শুনবো না, আগে পরিচয় দে, তোর মধ্যে কোনো ভায়া মাধ্যম আছে কিনা, কোনো শিরিক আছে কিনা, অংশীদার আছে কিনা। এবারে হাজী সাহেব বলছে লাব্বাইক আল্লা শারিকা লাকা লাব্বাইক, না তোমার কোন শরীক নাই, কোন অংশীদার নাই, সব কিছু উৎখাত করে দিয়েছি, একমাত্র তোমাকে আমি ডাকছি, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। এবারে প্রশংসা করছে আল্লাহর। নামাজ দাঁড়িয়ে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর, আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ কয় এইসব চলবে না, আগে পরিচয় দাও। কোন নেতা আসলে, মন্ত্রী আসলো, জিজ্ঞেস করবে তোমরা কি? আগে প্রশংসা করে আপনি অমুক তমুক, এরপরে পরিচয় দেয় আপনার সঙ্গে আমাদের সম্পর্কে, এলাকার জনগণ আপনাকে ছাড়া কিছুই বোঝে না, সবাই আপনাকেই ভোট দিয়েছে, সম্পর্ক এটা কি? ঠিক তেমনি ভাবে নামাজে সূরা ফাতিহা দাঁড়িয়ে আপনি প্রথমে আল্লাহর প্রশংসা পেশ করছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। এতগুলো প্রশংসা করার পরে এবারে আল্লাহ তাআলা জানতে চান তোমার সঙ্গে আমার পরিচয়টা কি বলো, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি বলো। এবারে বান্দা সম্পর্ক বলছে ইয়াকা নাবুদু, আমার সঙ্গে তোমার সম্পর্ক হচ্ছে আমি তোমার গোলাম আর তুমি আমার মাওলা, তুমি আমার রব। ইয়াকা নাবুদু মানপত্রের দ্বিতীয় অংশ সম্পর্ক। এবারে তিন নম্বর অংশ প্রার্থনা করে, আমাদের স্কুল লাগবে, কলেজ লাগবে, রাস্তাঘাট লাগবে, দাবি দাওয়া পেশ করে আল্লাহর কাছে। বান্দা বলছে এবারে তুমি যখন আমার মালিক আমি তোমার গোলাম, এবারে প্রশ্ন হচ্ছে ইয়াকা নাবুদুর পরে ওয়াইয়াকা নাস্তাইন, তোমার কাছে আমি সাহায্য চাই। কি চাই? কি সাহায্য করব? চকলেট খাইবা, রাস্তা দেখ লাগবে, পুল লাগবে, স্কুল কলেজ লাগবে, না কলা খাইবা? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন জানা এগুলো চাই না আমার কাছে, আমার কাছে চাও কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রাব্বুল আলামিন, আমরা তোমার কাছে পার্থিব জীবনের কোন রাস্তাঘাট চাই না, কোন চকলেট চাই না, কলা চাই না, আমরা তোমার কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, তোমাকে পাওয়ার জন্য সরল সঠিক সহজ রাস্তা যেটা ওইটা দেখাইয়া দাও। সরল রেখা কয়টা আর বক্র রেখা কয়টা? কোরআনুল করিম আল্লাহ তারা বলছেন ওয়ান্নাহাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাহাদা সিরাতি মুস্তাকিমান, এটা হচ্ছে আমার রাস্তা যেটা একেবারে সোজা সরল রাস্তা, ফাত্তাবিউহু তোমরা এই সোজা রাস্তার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল আকাবাকা অনেকগুলো রাস্তা তোমরা অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। কোন রাস্তা অনুসরণ করবো, একটা সোজা রাস্তা না বাঁকা রাস্তা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস এই আয়াতটাকে ব্যাখ্যা করার জন্য বুঝাইয়া দিলেন মিশকাতুল মাসাবি ভারতের ছাপা 30 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত আছে ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফাত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আয়াতটা বুঝাবার জন্য একটা প্রথমে সোজা দাগ দিলেন, দাগ দিলেন সোজা দাগ, সুম্মা খাত্তা খুতুতান আলা ইয়ামিনিহি ও খুতুতান আন শিমালিহি, এরপরে অনেকগুলো দাগ দিলেন ডান দিকে আর অনেকগুলো বাম দিকে, এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, ওয়াহাদিস সুবুলু আর এই যে ডান দিকে বাম দিকে অনেকগুলো দাগ দিলাম অনেকগুলো রাস্তা দেখাইলাম, হাদিস সুবুলু সুবুলুশ শায়াতিন, এইগুলো শয়তানদের রাস্তা। কাদের রাস্তা? হাদিস বলছি আমি, বানাই বলতেছি না, যে হাদিস না থাকে আমাকে ধরবেন, মেশকাত নিয়ে আসেন দেখাই গেল মেশকাত 30 নম্বর পৃষ্ঠা 2.5 নম্বর লাইন, লাইনও বলে দিলাম কষ্ট ধরে না হয়, আলিয়া কওমিয়া প্রায় সব মাদ্রাসায় পড়ায় বাবুল ইতিসাবের কিতাব আর সুন্নার মধ্যে হাদিসটা আছে, আব্দুল মাসউদ থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সোজা দাগটা নামে আল্লাহর রাস্তা, এছাড়া যত রাস্তা দেখো এই অনেকগুলো রাস্তা ওয়াহাবি সুবুলুন সুবুলুশ শায়াতিন, এই রাস্তাগুলো শয়তানদের রাস্তা, খবরদার তুমি যখনই সিরাতে মুস্তাকিমে চলতে যাবে এক আল্লাহর রাস্তায় চলতে যাবে তখন বলবে এই তরিকায় ঢুকো ওই তরিকায় ঢুকো এইটায় ঢুকো, তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে। আল্লাহর রাস্তা কয়টা? সরল রেখা কয়টা? বক্র রেখা কয়টা? অঙ্কের সঠিক ফল কয়টা হয়? একটা অঙ্ক দিলাম 100,000 ছাত্রদেরকে, সঠিক ফল কয়টা হবে? আর ভুল ফল যে কয়জন ছাত্র সে কয়টা হতে পারে? ভাইরা আমার, আল্লাহর রাস্তা কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত চাবো কার কাছে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী এজন্য যেদিন প্রথম ঘোষণা করলেন মক্কার কুফফারদের সামনে, যে মক্কার নেতাদেরকে ডাক দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গোপনে গোপনে দাওয়াতের কাজ করেছেন প্রায় 3 বছর পর্যন্ত, এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল ফাসদা বিমা তুমার ওয়া আরদানিল মুশরিকিন, হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন আপনি তা প্রকাশ্যে ঘোষণা করুন, এবারে আর গোপন করতে পারবেন না। এই হুকুম নাযিল হওয়ার পরে আল্লাহর নবী আরবের নিয়ম অনুযায়ী সাফা পাহাড়ে গিয়ে উঠলেন, সাফা মারওয়া পাহাড় হাদিস আমরা চিনেন, সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন, আরবদের নিয়ম ছিল কোন গুরুত্বপূর্ণ বিষয় বলতে হলে সকালে গিয়ে ডাক দিত পাহাড়ে উঠে, সকালবেলা গিয়ে ডাক দিলেন, মক্কার নেতারা সব জড়ো হয়ে গেল, এক তো সকালবেলার ডাক আবার ডাকটাও যেমন তেমন কোন ব্যক্তির না, কার ডাক? দীর্ঘ 40 বছর পর্যন্ত যেই লোকটাকে তারা আল আমিন বলে বিশ্বাস করে, যেই লোকটা কখনো মিথ্যা কথা বলে নাই, কোনো প্রতারণা করে নাই, ধোকাবাজি করে নাই, এই লোকটার ডাক সব জড়ো হয়ে গেল। আর রাহিকুল মাকতুম নামে একটা সিরাতের কিতাব আছে, সিরাতের মধ্যে বাংলায় যত কিতাব আছে সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য কিতাব আল্লাহর নবীর জীবনের উপরে, কিতাবটার নাম কি? আর রাহিকুল মাকতুম, এটা আপনারা পড়বেন, বাংলা আছে, মূল কিতাব আরবিতে বাংলা আছে, ওখানে লিখেছে বিস্তারিত ঘটনা। আল্লাহর নবী যখন ডাক দিলেন সব নেতারা হাজির হয়ে গেল, এমনকি যেই ব্যক্তি নিজে হাজির হতে পারে না সে অন্যকে টাকা দিয়ে ভাড়া দিয়ে পাঠিয়েছে, যাও কি বলে সরাসরি শুনে আছো, সব নেতারা এবারে জড়ো হয়ে গেল। আল্লাহর নবী প্রথমে নেতাদেরকে জিজ্ঞেস করেন, ওহে মক্কার কুরাইশের নেতারা শুনো, আজকে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করবে তোমরা বিশ্বাস করবে কি? মক্কার সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা তোমার থেকে পর্যন্ত কখনো মিথ্যে কথা শুনি নাই, তুমি কখনো প্রতারণা করো না, কোনো ধোকা দাও না, সুতরাং তোমার কথা বিশ্বাস করতে আমাদের কোনো আপত্তি নাই, বলো কি বলতে চাও। এবারে দ্বিতীয় ভূমিকা, আল্লাহর নবী বললেন, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, ও আমার আরবের নেতারা মক্কার কুরাইশের নেতারা শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কালেমা একটা বাণী একটা বাক্য একটা কথা বিশ্বাস করো একটা কথা মানতে পারো, তাহলে কোনা বিহাল আরব, তাহলে তোমরা গোটা আরব দেশের মালিক হয়ে যাবে, ওয়া তাদিনুল আকুমুল আজম, আর আরব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, আল তুয়াদ্দিল জিজিয়া অথবা জিজিয়া কর দিয়ে তারা থাকবে, গোটা দুনিয়ার নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে যদি কয়টা কথা মানো। নেতারা কি খুশি জানেন, একটা কথা মানলে গোটা দুনিয়ার নেতৃত্ব পাওয়া যাবে, মানতে অসুবিধা কি বলো, তাড়াতাড়ি কি সেটা? এখন পর্যন্ত আবু জাহালরা পক্ষে না বিপক্ষে? আবু লাহাব পক্ষে না বিপক্ষে? মক্কার সব নেতারা পক্ষে না বিপক্ষে? পার্থক্য কোন জায়গায় এবারে শোনো, এইটাই পার্থক্য। এইটা বলার পরে যদি পার্থক্য না হয়, বুঝতে হবে তোমার সেই কালেমা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কালেমা এক নয়। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ইয়া আইয়ুহান্নাস, ওই দুনিয়ার মানুষেরা বিশ্ববাসীকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহান্নাস, ওহে দুনিয়ার লোক সকল, সেই একটা কথা হচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা পরে ইল্লাল্লাহ, লা ইলাহা মানে লা মানে নাই, ইলাহা মানে কোনো মাবুদ কোন আনুগত্য করা যাবে না, কারো হুকুম মানা যাবে না, লা ইলাহা। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে মানুষ কি করে? পুরাতন রঙের উপরে রং করে, তাই না? না, ঘষে ফেলে। পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? ঠিক। লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো আইন দেওয়ার অধিকার নাই, বিধান দেওয়ার অধিকার নাই, লা ইলাহা, কারো হুকুম চলবে না, ইল্লাল্লাহ, তারপরে কি? এইবারে মক্কার কুফাররা বুঝতে পারলো। আমি বলি মক্কার কুফাররা যেরকম বুঝতে পেরেছিল, আমার জাতি যদি সেরকম বুঝত তাহলে আমাদের এত ওয়াজ করা লাগবে না, ঠিক কিনা? মক্কার কুফাররা বুঝে শুনে প্রতিবাদ করেছে। কোরআনকে জিজ্ঞেস করো, সূরা সাদ পাঁচ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আবু লাহাব বলে উঠল, আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লা শাইউন উজাব। আবু লাহাব বলল, কি বলে মুহাম্মদ? আজাল আল আলিহাতা, লা ইলাহা বলে সব বাদ দিয়ে ইল্লাল্লাহ বলে শুধু এক আল্লাহ কেন্দ্রিক সব করে ফেলল, আমাদের দেবদেবী আমাদের সব কিছু বাতিল করে দিল। আবু লাহাব লা ইলাহার তর্জমা বুঝতে পেরেছে কিনা? লা ইলাহার তর্জমা ভালো করে বুঝতে পেরেছে। এই লা ইলাহার মধ্যে গন্ডগোল, ইল্লাল্লাহ নিয়ে গন্ডগোল নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহ আছেন, আল্লাহ আছেন। মক্কার ইহুদিরা বিশ্বাস করত, কাফেররা বিশ্বাস করত, আবু জাহেল বিশ্বাস করত, আবু লাহাব বিশ্বাস করত, ইহুদি খ্রিস্টান বিশ্বাস করত, ইল্লাল্লাহ নিয়ে গন্ডগোল আছে। গন্ডগোল কোন জায়গায়? এই জন্যই সম্ভবত লা ইলাহা বাদ দিয়ে জিকির করা আছে না, অনেক তরিকা। আমি জায়েজ, খুব স্পষ্ট বলবেন, আমার কথা নিয়ে তর্ক করবেন না কেউ। ইল্লাল্লাহ জিকির জায়েজ কি না জায়েজ তাকে বলছি, জায়েজ আছে, জায়েজ আছে। কেমনে আল্লাহকে বলে দিবেন যে আল্লাহ কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলছি এখন আর পারতেছি না, এখন ইল্লাল্লাহ পারতেছি, তুমি ধরে নাও আগে লা ইলাহা আছে। আল্লাহকে এরকম বুঝাই দিলাম যে এখন যদি আমি কি বলতেছি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, তো তুমি ধরে নাও লাইলা আগে আছে, এইরকম যদি আগে লাইলা বইলা তা ইল্লাল্লাহ বলে না যায় বা জায়েজ? না জায়েজ, এটা জায়েজ, আমি জায়েজ বলতেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই, আল্লাহর নবী ইল্লাল্লাহ জিকির করেছেন? সাহাবায়ে কেরাম করেছেন? কোরআনে নাই, হাদিসে নাই, নবী করেন নাই, সাহাবায়ে করেন নাই, কেন এই জায়গায় ইল্লাল্লাহ বলা হচ্ছে, লাইলাহ বাতিল করা হচ্ছে? কারণ আসল গন্ডগোলটা লাইলাহ নিয়ে, কোথায় নিয়ে? কোরআন বলছে ইন্নাহুম ইযা ক্বীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি? আচ্ছা বের করো, আচ্ছা বল, পুরো এগারো কোথায়? আল্লাহ তাআলা বলছেন তাদের সামনে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে তখন তাদের চেহারা মলিন হয়ে গেছে, গন্ডগোলটা লা ইলাহা, আগে বাতিল করো লা ইলাহার নফি, পরে ইসবাত ইল্লাল্লাহ, সব দেবদেবী বাতিল হয়ে গেল, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, মূর্তি বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, সব কিছু বাতিল হয়ে গেল, ইল্লাল্লাহ বলে একমাত্র কাকে গ্রহণ করব? কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা বাতিল করে দিয়ে একমাত্র ক্ষমতার মালিককে। এইবারে মক্কার কুফররা বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে গেল, তাব্বাল্লাকা সাইর আলিয়ম আলি হাদা জামাতানা, তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুমি আমাদের এজন্য জড় করেছ। আল্লাহর নবীর দিকে আবু লাহাব দুহাত উঁচু করে মারতে উদ্যত হলো, একটা লোক এখন নবীর পক্ষে নাই, সব আবু লাহাবের পক্ষে চলে গেল। আল্লাহর নবীর পক্ষে আবু লাহাবকে প্রতিবাদ করার মতো একটা লোক খুঁজে পাওয়া গেল না। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন, আল্লাহ আসমান থেকে বাণী নাযিল করলেন, তাব্বাতি ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে নবী, আপনাকে আবু লাহাব বলেছে ধ্বংস না আপনি ধ্বংস হবেন না? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে, ওয়া তাব্বা ওর নিজে ধ্বংস হবে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ওর জনশক্তি অর্থ শক্তি ওর কোনো কাজে আসবে না। ঠিক হয়েছে কিনা? আবু লাহাব কেমনে মার কাছে জানেন? বলতে গেলে আমার আসল কথা তো সামনে রয়ে গেছে। আবু লাহাব কোন যুদ্ধে মারা যায় না, যুদ্ধে মারা গেলে কেমনে বুঝবেন কোন উপকার আসে না? তার মাল সম্পদ ধনের বড়াই ছিল, সম্পদের বড়াই ছিল, এই জন্যই তো আল্লাহ বলেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল, তার উপার্জন, তার সন্তান সম্পত্তি, জনশক্তি, অর্থশক্তি, আত্মীয়তা, অমুক তমুক তার কোনো কাজে আসে নাই। আমার ভাইয়েরা, আবু লাহাব কোন যুদ্ধে মরে নাই, আবু লাহাবের গায়ে প্লেগ রোগ দেখা দিল, প্লেগ রোগ দেখা দিলে পরে নিয়ম ছিল আরবের সব পালিয়ে দিত, ওর সম্পদ সন্তানরা পালিয়ে গেল, আত্মীয় স্বজনরা পালিয়ে গেল, একা একা ধুকে ধুকে পচে গলে মরল। মরার পরে এখন রোগ জীবাণু বাতাসে ছড়াচ্ছে, প্লেগ রোগ হলো নিশ্চিত মৃত্যুর রোগ, আরবে ভয় পেত মহামারী। এবারে সবাই ওর সন্তানদেরকে গালিগালাজ করতে লাগলো, তোর বাপ মরে আছে, হয়তো দাফন করবি না, তোদেরকে দাফন করব। শেষ পর্যন্ত একটা দূরে গর্ত করে বড় বড় লম্বা বাঁশ দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া আবু লাহাবকে সেই গর্তের মধ্যে ফেলে দিল। এরপরে দূরের থেকে পাথর মেরে মেরে গর্তটা ভরাট করে দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ও মুসলিম জাতি জেনে রাখো, আজকেও যারা তাওহীদের দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবে, সঙ্গে সঙ্গে আজকের যুগে আবু লাহাবরাও তার বিরুদ্ধে খেপে যাবে, ঠিক কিনা? আর যদি দেখো লা ইলাহার দাওয়াত দিচ্ছ, তারপরে কেউ কিছু বলে না, জিকির করে কলম ফেলাই ফেলায়, তারপরে কিছু বলে না, বুঝতে হবে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর মক্কার সেই লা ইলাহা ইল্লাল্লাহ এক হয় না, ঠিক কিনা? ওই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না, ওই লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চলবে না, ওই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো সন্তান দেওয়ার অধিকার নাই, রিজিক দেওয়ার অধিকার নাই, ভাগ্য বদলাবার অধিকার নাই, সব ক্ষমতার মালিককে, সব বিধানের মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহর এই ব্যাখ্যা দিলে এখনো মার খেতে হবে কিনা? এখন মার খায় না কি জন্য? ওই সাইড বাঘ ওই অংশ বাদ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ তর্জমা করে, কিছু থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহ থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, এই তর্জমা করলে তোমাকে কেউ কিছু বলবে না, বরং সবাই বলবে মাশাআল্লাহ বুজুর্গ সাহেব আসছে, কিছু হাদিয়া তোহফা দাও। ও মুসলমান জাতি, সেই জন্য আমি মিশরের সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলবো। সাইয়্যিদ কুতুব ছিলেন মিশরের বড় একজন আলেম, তার লেখা কিতাব বাংলা আছে, তাফসির ফি জিলালিল কুরআন, এটা তার কিতাব, তাফসির কিতাব। এছাড়া আরো কিতাব আছে মাআলিম ফিত তরিক, এই কিতাবটা যখন তিনি লিখলেন পুরা মিশরে তোলপাড় সৃষ্টি হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারলো মুসলমানেরা, লা ইলাহা ইল্লাল্লাহর মানে খালি মসজিদে নামাজ পড়া শেষ নয়, হ্যাঁ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এই পর্যন্তই শেষ নয়, কারণ এগুলোকে পিলার বলা হয়েছে। কি বলা হয়েছে? অনেকে আজ প্রশ্ন করে হুজুর আপনি যে বলেন ইসলামে জিহাদ আছে, লড়াই আছে, আল্লাহর দিন কায়েম করতে বিধান মানতে হবে, এইগুলো তো পাঁচটা বেনার মধ্যে নাই, তুই তো বেনাই বুঝো নাই, বেনা বেনা বুঝো? আপনি একটা বিল্ডিং এর পাঁচটা পিলার তৈরি করে হুজুরদেরকে মিলাদের দাওয়াত দিলেন, হুজুর আসেন মিলাদ পড়তে, আমি একটা বিল্ডিং করেছি মাশাআল্লাহ সুন্দর বিল্ডিং, হুজুররা এসে দেখলো যে পাঁচটা পিলার দাঁড়িয়ে আছে, কি বলবে? ওই বেটা বিল্ডিং কোথায়, এই বিল্ডিং এর ছাদ কোথায়, দেয়াল কোথায়, জানলা কোথায়, দরজা কোথায়, কিছুই নাই। বসতে হবে এই পাঁচটা পিলার যেমন বিল্ডিং নয়, হ্যাঁ তবে মূল বিষয় ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতায়ে যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান, এই পাঁচটা পিলার বলা হয়েছে ঠিক, কিন্তু এই পাঁচটা কিনা পূর্ণাঙ্গ বিল্ডিং? পূর্ণাঙ্গ বিল্ডিং কায়েম করতে হলে তোমাকে সব ক্ষেত্রে আল্লাহর বিধান পালন করতে হবে, বিল্ডিং এর ছাদ লাগবে, দরজা লাগবে, জানালা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ও মুসলিম জাতি যারা ইসলামটা গ্রহণ করে মুসলিম দাবি করেছ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমার বাড়িতে একজন মেহমান গেল, অর্ধেকটা দরজার ভিতরে ঢুকেছে আর অর্ধেক বাইরে, অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, এখন বলবেন কি হয় বেটা, ঢুকলে পুরো ঢুক না ভাগে গেল, অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে চলবে? এইটা যেমন বুঝতে পারলেন ইসলামে অর্ধেক ঢুকলাম অর্ধেক বাইরে, মসজিদে গেলে ইমাম সাহেব কোরআন দিয়ে নামাজ পড়ায়, একটা আয়াতে একটু ভুল করলে পিছন থেকে লোকমা দেয়, ঠিক কিনা? ও মুসলমান জাতি, মসজিদের ওই মিসকিন ইমাম সাহেব যদি একটু ভুল করে লোকমা দিতে পারো, আর ওই বড় ইমাম সাহেবরা, রাষ্ট্রীয় ইমাম সাহেবরা, আদালতের ইমাম, ব্যাংকের ইমাম, রাষ্ট্রের ইমাম, মন্ত্রী সাহেবরা, সচিবরা যদি আল্লাহর কোরআনকে বাতিল করে বিকল্প কোন হুকুম দেয়, লোকমা দিতে হবে কিনা? যদি কোনো ব্যক্তি লোকমার ব্যবস্থা থাকবে, ভাইরা আমার যে বিষয়ে বলছিলাম, এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করলেন, মক্কার কুফফাররা খেপে গেল, এ পর্যন্তই শেষ না, পরের দিন সকালে সবাই আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে আসলো, আবু তালেব আমরা তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমার ভাতিজা বড় বাড়াবাড়ি করেছে, বাপ দাদার ধর্মকে ত্যাগ করেছে, আমরা এখনো বলি মোহাম্মদ যদি এজন্য নেতৃত্ব চায় মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিয়ে দিব, যদি বড় ব্যবসায়ী হতে চায় ধনী হতে চায় আমরা চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব, যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় আরবের সবচেয়ে সুন্দরী নারী আমরা বিয়ে করে দেব, একটা শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ রাখতে হবে, আর যদি বন্ধ না করে জেনে রাখো আমাদের শক্তি আছে, অর্থ আছে, জনবল আছে, সব নিয়ে আমরা তোদের বিরুদ্ধে দেখে ছাড়ব। হুঙ্কার দিয়ে আবু লাহাব আবু জাহাল্লা চলে গেল, আবু তালেব বুঝতে পারলো বিষয়টা কত বড়, আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে মোহাম্মদ তুমি তো জানো এরা মক্কার বড় বড় নেতা, এদের ক্ষমতা আছে, অর্থ আছে, জনগণ আছে, তোমার তো কিছুই নেই, আমি কি করতে পারবো, ওদের প্রস্তাবটা মেনে নাও। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, চাচা আবু তালেব সারা জীবন তুমি আমার খেদমত করেছ, আট বছর বয়স থেকে এই পর্যন্ত আমাকে লালন পালন করেছ, পুত্রের চেয়ে বেশি আমাকে আদর করেছ, জেনে রাখো ওরা আসমানের, ওরা এইগুলো নয়, যদি আসমানের সূর্য মানে এক হাতে তুলে দেয় আর আসমানের চন্দ্র আর এক হাতে তুলে দেয়, এক মুহূর্তের জন্য আমি কালেমাতুস শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা বন্ধ রাখতে পারবো না। কারণ জেনে রাখো আমি এই দাওয়াত দিচ্ছি কার পক্ষে, ওদের যত বড় শক্তি থাকুক না কেন, ওদের যত বড় অর্থ জনবল থাকুক না কেন, আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদের কোন মাওলা নাই, মুমিনদের মাওলা আছেন কে, মুমিনদের মাওলা কে, আল্লাহ বলেছেন সূরায় মুহাম্মাদের আয়াতটা, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদের কোন মাওলা নাই, কাজে আমি আমার কাজ চালিয়ে যাব। তুমি চাচা আবু তালেব যদি ভালো না লাগে তুমি আমার পক্ষ ছেড়ে ওদের দলে চলে যাও, কোনো পরোয়া নাই, আমি দাওয়াত দেই কার পক্ষে, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে বের করে দিবে, সব করতে পারবে করুক, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়ামাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য। আবু তালেব বুঝতে পারলো বিষয়টা কত জটিল, এবারে আবু তালেব নিজের বংশের লোকদেরকে জড়ো করলো, আবু তালেবের বংশের নাম কি, বনু হাশেম বনু মুত্তালিবকে জড়ো করলো, আর ভাষণ দিল মুহাম্মদ আমাদের ভাতিজা, বংশের মর্যাদা বিষয়, তোমরা কে কে আছো, মুহাম্মাদের ইসলাম গ্রহণ না করলেও তার সঙ্গে তাকে সাহায্য করতে রাজি আছো কিনা, আল্লাহর নবীর পরিবারে আল্লাহর নবীর বংশ বনু হাশেম বনু মুত্তালিবের সমস্ত মানুষেরা ঐক্যবদ্ধ ভাবে জানিয়ে দিল আমরা পক্ষে আছি, একমাত্র একজন ছাড়া কে, আরে আবু জাহেল নবীর আপন চাচা নাকি, এটা ওই মিলাদি হুজুররা বানাইছে, চাচা হয়ে আবু জাহেল আপন ছেলে মানলো না, সর্দিয়া ভাই মিষ্টি খাই, আবু জাহেল কি নবীর আপন চাচা, আবু জাহেলের বংশই ভিন্ন, আবু জাহেল কুরাইশ বংশ একটা বড় বংশ, সেই বংশের মধ্যে এক, কিন্তু কুরাইশ বংশের বিভিন্ন শাখা ছিল, আবু জাহেলের বংশ হলো বনু মাখজুম, কি নাম, আর আমাদের নবীর বংশ হচ্ছে বনু হাশেম বনু মুত্তালিব, আবু জাহেলের মূল তো সংঘর্ষ এখানেই, নবী আসলে আমাদের মধ্যে আসবে কেন, বোঝেন না গন্ডগোলটা কোন জায়গায়, নতুবা আবু জাহেল জানতো, আবু লাহাব আল্লাহ নবীর আপন চাচা কে, এই আবু লাহাব ছাড়া সব বনু হাশেম বনু মুত্তালিব ঐক্যবদ্ধভাবে জানিয়ে দিল যে তুমি আবু তালেব জানিয়ে দাও মুহাম্মদকে আমরা তার সঙ্গে আছি। এবারে আবু তালেবের সাহস হলো, কবিতা পড়লো নবীর সামনে এসে, আল্লাহি লাই ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা, ও মুহাম্মদ তুমি তোমার কাজ চালিয়ে যাও, তোমার দাওয়াতের কাজ তুমি চালিয়ে যাও, কাউকে ভয় করার প্রয়োজন নেই, জেনে রাখো ওই আবু জাহেল আবুল হাবরা সব কিছু মিলেও যদি তোমার ক্ষতি করতে আসে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে রুহটা থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ, হাত্তা ওয়াসাদা ফিত তুরাবে দাফিনা, এই বলে আবুল হাব তার আবু তালেব তার তার কথা জানিয়ে দিল, আবু তালেব তার অঙ্গীকার রক্ষা করেছেন কিনা, সারা জীবন নবীর সঙ্গে থাকলেন, এই কারণে মক্কার কুফফার আবু তালেবের পরিবারকে অবরুদ্ধ করে ফেলল, অবরোধ দিল, এখনো যেমন মুসলিম দেশগুলিতে অবরোধ দেয় কাফেররা, ওই সময় মক্কার কাফেররা অবরোধ দিল, তিন বছর পর্যন্ত আবু তালেবের পরিবারকে শিয়া আবি তালেবে বন্দী করে রাখলো, এইভাবে আবু তালেব চরম জুলুম নির্যাতন সহ্য করলো, কিন্তু তারপরেও কি আবু তালেব ইসলাম গ্রহণ করেছিল, আবু তালেব সারা জীবন নবীর পক্ষে ছিল ঠিকই, কিন্তু গন্ডগোল ছিল, লা ইলাহা ইল্লাল্লাহটা বলে নাই, সাক্ষী দেয় নাই, মৃত্যু সময় ঘনিয়ে এলো, আল্লাহর নবী চাচা আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন, চাচা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ খালি একটা সাক্ষী দাও, দুইটা সাক্ষী দেওয়া লাগে, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় সাক্ষীর ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, তুমি এটা না দাও, কিন্তু প্রথম সাক্ষী ছাড়া আমি সুপারিশ করতে পারবো না। তুমি সারা জীবন আমার খেদমত করেছ, সারা জীবন আমার পক্ষে থেকেছ, তিন তিন বছর পর্যন্ত অবরুদ্ধ রয়েছ, কোনো কাজই আসবে না। ও আমার ভাইয়েরা, সব বাতিল, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে কোনো কাজে আসবে? বর্তমানে অনেক পীর আছে যারা বলে পরকালে মুক্তি পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই। ওদের দরবারে হিন্দু বৌদ্ধ যায়, কার দরবারে যায় আপনারা জানেন না? নাম বলা দরকার আছে? আর হিন্দু যায়, বৌদ্ধ যায়, পত্রিকায় যায়, ধর্ম বর্ণ নির্বিশেষে এই দরবারের মুরিদ হইলে তারা সব নাজাত পেয়ে যাবে, হিন্দুকে সবক দিয়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে জানিয়ে দিলেন, তুমি সারা জীবনে যা করেছে সব জিরো, জিরো জিরো জিরো, এক লক্ষ জিরো, কোন মূল্য আছে? একেবারে। এই চাচাকার নাম কি জানো? লালমনির হাটের চাপার হাট। এই মাঠের থেকে ছেলেরায় শূন্য লেখতে লেখতে আমার ধানমন্ডির ঢাকা বাসা পর্যন্ত শূন্য লেখলো, কোনো মূল্য আছে? এবারে ছাত্র একটা এক লেখলো, এক, এরপরে জানে একটা শূন্য দিল কত হবে, শূন্যর মূল্য আছে কিনা? একের পরে, কিসের পরে? আর এক শূন্য দিল কত হলো, আর এক শূন্য কত হলো? এবারে যত শূন্য দিবে তত একের মূল্য বাড়বে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করো, তারপরে তুমি যত নেক আমল করো সব হবে, ঠিক কিনা? আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী না দিয়ে যদি কোনো ব্যক্তি নেক আমল করে কাজ হবে? একটা লোক রাস্তা থেকে মহিলাকে ধরে আনছে, বিয়ে করে নাই, তাকে ঘরে নিয়ে কোরআন পড়ায়, উযু করায়, গোসল করায়, নামাজ পড়ায়, বোরকা পড়ায়, কঠোর শরিয়াত মেনে চলে। এই শরিয়াত মেনে চলার কোন অর্থ আছে? আগে কি করতে হবে? বিয়ে করতে হবে। আগে কি করতে হবে? বিয়ে করতে হবে। তুমি আগে ইসলামে প্রবেশ করো, আশহাদু লা ইলাহা, এই সাক্ষী দিয়ে। সাক্ষী দিয়েছেন? কিসের সাক্ষী দিয়েছেন? না বুঝে আদালতে গেছে একজন লোক, জজ সাহেব জিজ্ঞেস করলো, বেটা তুই কিরা? আমি একটা খুনের মামলার সাক্ষী। আচ্ছা বলো কে খুন করেছে? তা তো জানি না। আচ্ছা কাকে খুন করেছে? তাও জানি না। আদালত কি বলবে? ওই বেটা ফাজলামি করার জায়গা খুঁজে পাও নাই, পুলিশ ডেকে হয়তো লাল বিল্ডিং এ পাঠাইবে, আর নইলে পাবনা পাঠাইবে, ঠিক কিনা? দুনিয়ার আদালতে যদি না বুঝে সাক্ষী দিলে গ্রহণযোগ্য হয় না, তাহলে আল্লাহর আদালতে যদি কোন ব্যক্তি সাক্ষী দেয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝে, সে ব্যক্তি সাক্ষী গ্রহণযোগ্য হবে? এই সাক্ষীর তো গুরুত্ব নাই, আমার জাতি জানে না এই সাক্ষীর কত গুরুত্ব। আজকে যদি জিজ্ঞেস করি, কোরআনে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, বলতে পারেন কোনটা? আবার যদি প্রশ্ন করা হয়, এমন কি সাক্ষী আছে যেই সাক্ষী আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন, সমস্ত ফেরেশতারা দিয়েছে, সমস্ত জ্ঞানীরা দিয়েছে, সেই সাক্ষী কি? কোরআন আপনাকে বলবে, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমাম বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, সমস্ত ফেরেশতারা সাক্ষী দিয়েছে, সমস্ত জ্ঞানীরা সাক্ষী দিয়েছে, সেই সাক্ষীরা হচ্ছে আশহাদু লা ইলাহা। বুঝে শুনে দিতে হবে, লা ইলাহা, কোনো কিচ্ছু নাই, সব ক্ষমতা বাতিল, মাবুদ বাতিল, ইলাহ বাতিল, কিচ্ছু নাই, আইন বিধান কারো দেওয়ার অধিকার নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ আছে, একমাত্র। আবু তালেব এই কথা বলল না, মরে যাচ্ছে, আল্লাহর নবী বলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ও আমার ভাইয়েরা, ইসলামে প্রবেশ করা ছাড়া কোন নেক আমল করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এবারে কোরআনের আয়াত নিন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মাইয়াবুত্তাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাই ওয়া মাইয়াবুত্তাগি গায়রাল ইসলামে দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, আল্লাহর নবীর তরিকা গ্রহণ করে নাই, গণতন্ত্র গ্রহণ করেছে, গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিক কে? গণতন্ত্র বলে আইনের উচ্চ জনগণ, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ইসলাম বলে অফ দ্য আল্লাহ, বাই দ্য ওহি, ফর দ্য পিপল। তার এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই সবগুলোকে বর্জন করে আল্লাহর জমিনে আল্লাহর নবীর তরিকায় দিন কায়েম করতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কয়টা? এবারে শুনুন, আপনার মনে মনে প্রশ্ন আছে যে এখন এখন অনেক কাফেররা ভালো কাজ করে, রাস্তাঘাট করে দেয়, টিউবওয়েল বসাইয়া দেয়, বাড়িঘর করে দেয়, এগো কি হইবে? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে দিয়েছেন আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদুহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কাফের তারা অনেক ভালো কাজ করে কিন্তু এই কাজে কোনো লাভ হবে না, এটা মরীচিকা। কোরআনে কি বলেছে? সারাব, কোরআনের আয়া, আল্লাহ বলেছেন সারাবুন, বাংলায় বলে মরীচিকা, উর্দুতে বলে নুমায়েশে আব, আর আরবিতে বলে সারাব, মানে হচ্ছে পিচ ঢালা রাস্তায় দূরের থেকে ঠিক দুপুরের রোদের সময় তাকালে দেখা যায় দূরে পানি থই থই করছে, আসলে কি পানি? মরুভূমিতে দূরের বেলায় তাকালে পানি দেখা যায়, আসলে কি পানি? ওটাকে বলা হয় মরীচিকা, আরবিতে বলে সারাব। কি বলে? কোরআনের আয়াতে বারে শুনুন, আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু, জেনে রাখো যারা কাফের, আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন, তাদের যত আমল আছে সবগুলো মরীচিকা, সবগুলো কি? হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদুহু শাইআ, যখন ওর কাছে যাবে কিছুই পাবে না, আল্লাহ বললেন ইসলাম গ্রহণ করা ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আমার দেশের অনেক দরবারের পীররা বলেছে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহরটা মানবো না বিশ্বাসেরটা মানবো? আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো না, মারা যাচ্ছে, আল্লাহর নবী বলেন খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারলো না, মরে গেছে। এরপরে আল্লাহর নবী দোয়া করতে লাগলেন আর বললেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব। এরপরে কোরআনুল কারীমের সূরায়ে কসাস আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছে করেন, কোরআনের আয়াত ইন্নাকা, নিশ্চয় তুমি, লা তাহদি, তুমি হেদায়েত দিতে পারবে না, মান আহবাবতা, যাকে তুমি পছন্দ করো, ভালোবাসো, তোমার চাচা, তোমার আত্মীয়, তোমার আপনজন, তোমার মামু, তোমার খালু, তোমার চাচা ভাতিজা, কাউকে যদি ইচ্ছে করো তোমার ইচ্ছে মতো হেদায়েত দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবীও যখন নিজের পক্ষ থেকে চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারলেন না, এরপরে যদি কোনো ব্যক্তি দাবি করে সে হেদায়েত দিয়া দিবে, তরাইয়া নিবে, পার করে নিবে, সেই ব্যক্তি পীর না শয়তান। এখানে বই আছে, এগুলো সব বড় বড় পীরদের বই, নাম বললে আপনারা আমাকে ডাকা যাইতে দেন কিনা সন্দেহ আছে, এই জন্য নামটা আর বললাম না, দেখে নিয়ে যদি কারো প্রয়োজন হয়। লেখছে এখানে, যদি কারো দুইজন পীর থাকে, দো পীর দো ডানা পাকার কে তুঝে বেস্ট মেলে জায়গা কুই হরজ নেহি। যদি তোমার দুইজন পীর থাকে, দুই বাংলা লেখছে, যদি তোমার দুইজন পীর থাকে আর যদি উভয় পীর আল্লাহ মাফ করে দেন, কিয়ামতের দিন নাজাত পান এবার উর্দু দপির দৌডানা পাকার কে তুমি বেস্ট মেলে জায়গা কই হর জন্যহি তোমার দুই পীর বাংলা লেকচার করে। এটার নাম মাওয়াইদে সাকিয়া, পৃষ্ঠা নাম্বার 55 এবং 56 পরিষ্কার আছে। দো পীর দো ডানা পাকারকে বেস্ট মেলে জায়গা কুই হরজ নেহি তোমার দুই পীর তোমাকে দুই ডানা ধরে বেস্ট নিয়ে যাইবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী নিজের সন্তান ফাতেমাকে ডেকে বলছে, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, ও মুহাম্মাদের মেয়ে ফাতেমা, আনতেজি নাফসাকে মিনান নার, তুমি যদি দুনিয়ার কোন সম্পত্তি আমার কাছে চাও নিয়ে নাও, কিন্তু যদি বলো আখেরাতে তুমি তরাইয়া নিবা আমি পারবো না, তুমি নিজের নাফসকে নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। এবং হাশেম বনু মুত্তালিব, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর এখানে বললো দুই পীরে দুই ডানা ধরে বেরতে দিয়ে যাবে, আমার ভাইয়েরা শুধু এ পর্যন্ত না, এজন্য কোরআন বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়েত দিয়ে দেবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। হেদায়েতের মালিক কে? এই আকীদা বিশ্বাস ভালো করে করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিদা সিরাতে মুস্তাকিম দেওয়ার মালিক কে? আর কেউ আছে? ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানুষ সকল জেনে রাখো, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির, ল্যাংকাওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিউল হামিদ, একমাত্র ধনী হচ্ছেন কে? চাবো কার কাছে? হেদায়েত দেওয়ার মালিক কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করবো কার? ইবাদত করবো কার? প্রার্থনা করবো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আরো অনেক লম্বা চড়া আলোচনা ছিল, আগামীকাল ইনশাআল্লাহ আলোচনা আছে বোধহয় কোথায় যেন দুঘুলি, ইনশাআল্লাহ সেখানে আপনারা গেলে সেখানে আলোচনা হবে। বেশি লম্বা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। আজকে আলোচনা ছিল প্রথমে ইসলাম কি জিনিস, মুসলিম কাকে বলে, এরপরে সে ইসলাম আর মুসলিম জানা যাবে কোরআন থেকে, কোরআনের বিধান আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, এটা যদি আমরা করি তাহলে আমরা মুসলিম, এবং এটার জন্য আমাদের জান মাল দিয়ে চেষ্টা করতে হবে, যদি করে তাহলে আমরা কি হব। আজকে মুসলিম জাতির এই দুর্ভাগ্যের কারণ এটাই। একটু বসেন, প্রশ্ন আছে কিছু দেখা যাক কি প্রশ্ন আসলো। আজকে মুসলিম জাতি চতুর্দিকে যে মার খাচ্ছে এর একমাত্র এটাই। আজকে যদি আপনি ফিলিস্তিনি দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে আছে, মুসলমানদের বুকে পাথর মারলে ওরা গুলি করে ঝাঁকড়া করে দিচ্ছে, কাশ্মীরে এরকম ভাবে, ইরাকে, আফগানিস্তানে, সব জায়গায় মুসলিম জাতির এই করুণ অবস্থা কেন? ইনশাআল্লাহ সেটা আগামীকাল আমরা ওখানে আলোচনা করব, সমাধান কি হবে, ওখানে কর্মসূচিও দেওয়া হবে ইনশাআল্লাহ। কি কর্মসূচি আছে আমাদের জেনে রাখতে হবে, আল্লাহ তাআলা এখনো জীবিত আছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন কে? সে আল্লাহ জীবিত আছেন না এখনো? মূসাকে সাহায্য করেছেন কে? সে আল্লাহ জীবিত আছেন না এখনো? আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, মিসলে কালিম হো আগর মার কাজ মা কুই আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাঙ্গেলা তাখাফ, ও মুসলমান জাতি সেই মুসার মতো তাওহীদ, মুসার মতো ঈমান নিয়ে যদি তোমরা আবার তৈরি হতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য নদীতে রাস্তা করে দিয়েছিলেন আর ফেরাউনকে ডুবিয়েছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? তোমাদের জন্য আটলান্টিক মহাসাগরকে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ঠান্ডা করে দিয়েছিলেন। কোরআন বলছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য যে আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহ তাআলা এখনো ইসরায়েলের বোমা, আমেরিকার বোমা, ব্রিটেনের বোমা সবগুলোকে ঠান্ডা করে দিতে পারেন কিনা? কিন্তু শর্ত আছে, আজ বীজো করে ইব্রাহিম কা ঈমান পয়দা, আগ করে সকতি হ্যায়, আগ করে সকতি হ্যায় আন্দাজে গুলিস্তা পয়দা। ও মুসলমান জাতি, যদি ইব্রাহিমের মতো তাওহীদের ঈমান এবং বাতিলের বিরুদ্ধে অটল থাকতে পারো যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে সাহায্য করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আল্লাহ বুড়ো হয়ে গেছে নাকি? আল্লাহ বুড়ো হন না? কোরআন বলছে, আর শায়ের বলছেন লা নিদ্দা ওয়া লা আদিদ্দা ওয়া লা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাবালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইনশিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া সালা। যা আল্লাহর মতো আছে, আগে যেমন ছিলেন এখন তেমন আছেন, ভবিষ্যতে থাকবেন, আল্লাহর কোনো পরিবর্তন নেই, আল্লাহর কোনো পরিবর্তন নেই। যদি তোমরা আল্লাহর সাহায্য পেতে চাও, সেই ইব্রাহিম যেরকম ভাবে তাওহীদের উপর অটল ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কিছু জানেন নাই, ঠিক এরকম ভাবে তোমাদেরকেও সেই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জীবনের সকল ক্ষেত্রে আর কোনো উপায় নাই, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এরকম একদল যুবক চান। এজন্য যুগে যুগে যুবকেরা এগিয়ে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন যুবক, আসাবে কাহফ ছিল যুবক, আগামীকাল ইনশাআল্লাহ যুবকদের বয়ান হবে, কর্মসূচি আসবে। এই যুবকদের জন্যই আল্লাহ তাআলা নুসরাতের ওয়াদা করেছেন। নবীদের যুগে যুগে সাহায্য করেছে কারা? যুবকেরা সাহায্য করেছে। কারা সাহায্য করেছে? ইনশাআল্লাহ আগামীকাল ওখানে আপনারা যদি যান এ বিষয়ে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার অনুগ্রহ তৌফিক দান করে, আমিন। সবক পরফের সাদাকাত কা আদালত কা সাজাত কা লিয়া জায়গা কাম তুজসে দুনিয়া কে ইমামত কা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর কোন প্রশ্ন আছে? এখানে প্রশ্ন আছে, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। একটা প্রশ্ন আছে, খুব ভালো করে শুনুন। প্রথম প্রশ্ন আছে, আমাদের সমাজে মিলাদ ও কেয়াম চালু রয়েছে এবং যারা কেয়াম করেন তারা যুক্তি প্রদান করেন যে মহানবী মিলাদে উপস্থিত হয়ে আসেন, সেজন্য তাকে দাঁড়িয়ে সম্মান করা হয়। আমার একটা বই আছে, এখানে পাবেন এই প্রশ্নের উত্তর বিস্তারিত দলিল কোরআন এবং হাদিস দিয়ে। আমি এখানে আর বিস্তারিত দলিল না দিয়ে এতটুকু বলতে চাই, আল্লাহর নবীর সাহাবীরা নবীর জীবদ্দশায় এরকম মদিনায় মিলাদ করছেন কিনা? কোন হাদিস আছে? কোন হাদিস দেখাইতে পারবে কেউ? বরং নিষ্কাতে হাদিস আছে, বাবুল কেয়াম নামে অধ্যায় আছে, সেখানে বলা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস দশ বছর যেই লোকটা নবীর সঙ্গে ছিলেন। এই হাদিসগুলো আমার এই বইতে দেওয়া আছে, কিতাবুল আকায়েদ, এই বইতে আমি এগুলো দিয়েছি, সেখানে হাদিস গুলো সব দেওয়া আছে। আনাস রাদিয়াল্লাহু বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসলমানরা, যারা 1400 বছর পরে এই চাপারহাট উচ্চ বিদ্যালয় মাঠে জমা হয়েছো, তোমরা নবীর মহব্বতে যতই কিছু করো না কেন, আল্লাহর নবীর সাহাবীদের চেয়ে তোমরা আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে পারবে না, এই ভূমিকা দিলেন। এরপরে বলছেন ওয়াকানু ইদা রাউহু, ওয়াকানু ইদা রাউহু, সাহাবায়ে কেরাম যখন নবীকে দেখতেন লাম ইয়াকুমু, তখন তারা দাঁড়াইতেন না। কেন দাঁড়াইতেন না? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিযালিকা, তারা জানতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাঁড়ানোকে পছন্দ করতেন না। আল্লাহর নবীর জীবদ্দশায় সাহাবায়ে কেরামদের সামনে সশরীরে যখন নবী আসতেন তখন সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন না, কারণ নবী পছন্দ করতেন না। আর এখন আল্লাহর নবীর মৃত্যুর পরে সবে তাদের জন্য যারা তৈরি করেছে এগুলোর নাম বেদাত। এগুলোর নাম কি? স্কুলের টিচাররা আসতে ছাত্র দাঁড়াই যায়, আমাদের নদীদের চেয়ে কম নাকি? ভাই যারা আমরা কি চুক্তি দিয়ে আলোচনা কোরআন দিয়ে আমরা করবো? আমি সেই জন্য বলেছিলাম যে কোরআন এবং হাদিসকে আমরা মানব। এই সারা এই বিষয় বিষয়ে আলোচনা করতে হবে, প্রশ্ন দেবে না, প্রশ্ন হয়ে গেছে। এরপরে এখানে লেখা আছে নামাজের পর হাত তুলে দোয়া করা যায় কিনা, নামাজের পরে যে প্রচলিত মজা, নামাজের পরে দোয়া আছে, শুনুন ভালো আমি কি বলছি, নামাজের পরে দোয়া আছে, দোয়ার অনেক হারিজ আছে, নামাজের পরে দোয়া কবুল হয়, এটা ঠিক? আল্লাহ রাসূল নামাজের পরে কি করতে হারিজ আছে না? আল্লাহ রবির নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটি নাকি বিষয়ে সব হাজির বলা আছে। আল্লাহ রবি কেমনে চলতেন, কেমনে কথা বলতেন, কেমনে হাসতেন, শরীরের পয়টা বসন ছিল, বুকে পয়টা বসন ছিল, পয়টা চুল পেকেছিল, হাদিসে সব বলা আছে। আমাকে বলতে পারলে আমি সব এখন বলতে পারবো ইনশাআল্লাহ। হাদিসে কোনদিন বার্তা হয় নাই সেখানে আল্লাহর নবী নামাজের পরে কি করেছেন, এটা উল্লেখ আছে না? আল্লাহ নবী নামাজের পরে ওখানে হাদিস একবার বললাম আল্লাহু আকবার, এরপরে তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর দোয়া বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, এরপর দোয়া বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল যাক্কু মিনকাল যাক্কু, এরপর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহাত গুলো দোয়া গুলো করতেন। এছাড়া প্রতিদিন আমাদের পরে একবার সূরায়ে নাস, একবার সূরায়ে ফালাক, একবার সূরায়ে কুল হুয়াল্লাহ, একবার আয়াতুল কুরসি, এবং মাগরিবের পরে আর ফজরের পরে তিনবার করে করতেন নাস ফালাককে। এগুলো আমাদের পরে দোয়া এবং তাসবিহাত আছে। কিন্তু আল্লাহ নবী ফরজ নামাজের পরে সম্মিলিত ভাবে হাত তুলে মোনাজাত করেছেন, এটার কোন সহিহ হাদিস নাই। নফল নামাজের পরে আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন বা নফল নামাজের পরে হাত তুলে দোয়া করার কথা আছে, এটা ঠিক। কিন্তু ফরজ নামাজের পরে হাত তুলে প্রচলিত মোনাজাত কোন হাদিসে নাই, আল্লাহ নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এখনো মক্কা মদিনায় করে না। আপনি বলবেন আমাদের দেশে সবাই করে, বাপদাদার যুগ থেকে করতেছি। আমি বলবো ভাইজান আপনার আমার বাপদাদা তালাশ করলে মেলো হরে কৃষ্ণ হরে রাম। আপনি বলবেন বাইতুল মুকাররম মসজিদে পড়ে না, আমি বলবো ভাইজান বাইতুল মুকাররম মসজিদে পড়েন পড়ে, আর মক্কা মদিনায় করে না, মক্কা মদিনায় তারা করে না, আল্লাহ নবীর যুগ থেকে করতেছে না। তারা আল্লাহ নবীর যুগ থেকে আমার করে আসছে, মক্কা মদিনায় আমল করেছে আল্লাহ নবী নিজে, সেখানে এক মোনাজাত নাই। এই প্রচলিত মোনাজাত নামাজের পরে তৈরি করা হয়েছে, নামাজের পরে হাদিসে বর্ণিত আল্লাহ নবীর পক্ষ থেকে দেওয়া দোয়াগুলোকে বাতিল করে দেওয়ার জন্য। কারণ সেখানে একটা বেদাত ঢুকে সেইখান থেকে ওই পরিমাণ সুন্নত হয়ে যায় ইনশাআল্লাহ। এরপরে কালকে আলোচনা সেই সব বিষয় উপরে ইনশাআল্লাহ, কারণ দিন আর ইসলাম আলোচনা আলিয়া আকবর এরকম দিন যে আগামীকাল আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সেখানে সেরাতে মুস্তাকিম কি জিনিস, দিন মোকাম্মাল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, এরপরে সেইখানে আর কোন কিছু ঢুকাবার সুযোগ আছে কিনা, আল্লাহ নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ হয় নাই। একটা বিল্ডিং আপনি নির্মাণ করলেন পরিপূর্ণ হয়ে গেছে, এখন যদি একজন একটা সরলে ঈদ নিয়ে আসে, সরলে ঈদ এক জায়গায় লাগাও বাগান যাবে? কারণ কি? আমার বিল্ডিং শেষ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, এখন লাগাই চলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ ভাঙতে হবে, তারপরে লাগান সম্ভব। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআন বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, সমাপ্ত করে দিয়েছি। এরপরে ইসলামে আর কিছু ঢুকাবার সুযোগ আছে? যারা এই বেদাত গুলো তৈরি করেছে তারা বলে বেদাত দুই রকম, বেদাতে হাসানা বেদাতে সাইয়া, তারা প্রমাণ করে এই যে জসীমউদ্দিন রহমানি মাইকে ওয়াজ করে গেল, নবীর যুগে মাইক ছিল না, নবীর যুগে প্লেন ছিল না, মোবাইল ছিল না, এইগুলো তো ব্যবহার করে, এগুলো বেদাত না? ওই বেটা বেদাত বোঝো নাই। বেদাত কাকে বলে? এহদাস ফিদ্দিন মা লা আসতালাহু, ইসলামের মধ্যে এমন কিছু নতুন কিছু তৈরি করা যার কোনো ভিত্তি নেই, সওয়াবের জন্য তৈরি করা, ইবাদত আকারে তৈরি করা, সেটার নাম বেদাত। মাইক কি আমরা ইবাদত মনে করে ব্যবহার করি? মোবাইল কি ব্যবহার করে ইবাদত? ফরজ সুন্নাত ওয়াজিব মুস্তাহাব কোনো কিছু আছে? কিন্তু যারা এই যে মুর্দার নামে খাওন দেয়, তিন দিন মিলাদ চল্লিশ মিলাদ, এগুলো সওয়াবের জন্য করে না? আল্লাহর নবী করেছেন। আল্লাহর নবীর জীবদ্দশায় তার সব সন্তানগুলো মারা গেল, শুধুমাত্র ফাতেমা ছাড়া সব সন্তান মারা গেল। আল্লাহর নবী কি সন্তানদের জন্য তিন দিনের পরে কোন মিলাদ দিয়েছিলেন? চল্লিশা করেছিলেন? মৃত্যু বার্ষিকী করেছিলেন? আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কিরাম যারা নবীর জন্য জীবন দিতেন, জান মাল উৎসর্গ করেছিলেন, সেই সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর মৃত্যুর পরে মিলাদ দিয়েছিল? তিন দিন মিলাদ চল্লিশ মিলাদ করেছিল? আমার ভাইয়েরা, এইগুলো তৈরি করা হয়েছে ইসলামের মূল শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনের বিধানকে বাতিল করে দেওয়ার জন্য। ইহুদি খ্রিস্টানরা শিখিয়ে দিয়েছে, কোরআনটা দিয়ে তাবিজ দেখো, ভূতে ধরলে জাফরান দিয়ে লিখে ধুয়ে দিয়ে খাও, আর খবরদার কোরআনের রাজ যেন কায়েম করা না যায়, ঠিক কিনা? এই জন্যে চক্রান্ত করা হয়েছে। ভাইরা আমার, কোরআন শিখো, কোরআনকে পড়ো, হাদিসকে পড়ো, নিজের জীবনে কোরআন বাস্তবায়ন করো, সমাজে কোরআন বাস্তবায়ন করো, ইনশাআল্লাহ দেখবে আল্লাহ তাআলা তোমাদের নুসরাত করবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন। প্রশ্ন আছে, হানাফি ও মুহাম্মাদি নামাজের মধ্যে কোন পার্থক্য রয়েছে কি কোরআনে ও হাদিসে? কোরআন হাদিসে হানাফি শাফি হাম্বলি মালিকি বলতে কিছু নাই। কোরআনে আছে আল্লাহর দিন ইসলাম, কি আছে? ইসলামের মধ্যে এই ভাগগুলো কোরআনে করা হয় নাই, হাদিসে করা হয় নাই, বরং এই ভাগ যাদের নামে করা হয়েছে সেই লোকগুলো নবীর জীবনে জন্ম হয় নাই। কাজী আমরা ওই ইসলাম মানব যে ইসলাম আল্লাহর নবী পালন করেছেন, যে ইসলাম সাহাবায়ে কেরাম পালন করেছেন। কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রসুল এক, ইসলাম কয়টা? মুসলিম জাতিকে ইহুদি খ্রিস্টানরা ধ্বংস করার জন্য বিভিন্ন দলে দলে বিভক্ত করেছে, খালি দলে দলে ভাগ করে নাই, প্রত্যেক দলের টুপি আলাদা করে দিয়েছে, পাগড়ি আলাদা করে দিয়েছে, জামার কালার পর্যন্ত আলাদা করে দিয়েছে। একজন রাখাল কয়েক মালিকের ছাগল বলতো, ছাগল এখন ছাগল এক এক মালিকের ছাগল এক এক রকম, ছাগল সবই একরকম, প্যাচ লাগে দিলি, এক মালিকের ছাগল আর এক মালিকের বাড়ি যায়, রাখাল মার খায়। শেষ পর্যন্ত রাখাল চিন্তা করলো, এটা চলতে দেওয়া যায় না, আলাদা করব। এক মালিকের ছাগল সবগুলোর কান ফুটা করলো, এটা তুরাবালির ছাগল, আর এক মালিকের সব ছাগলগুলোর নাক ফুটা করলো, এটা গুড়াবালির ছাগল, আর এক মালিকের ছাগলের গায়ে কালার লাগাইল, রং লাগাই দিল। এখন আর সমস্যা হচ্ছে না, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা দেখলো, আজকে যদি মুসলিম জাতি একজন ইমামের অধীনে, গোটা মুসলিম জাতি একজন খলিফার অধীনে ঐক্যবদ্ধ থাকে, তাহলে মুসলিম জাতির বিরুদ্ধে কোনো কিছু করা সম্ভব নয়। এজন্য তারা মুসলমানদের এই খেলাফত ব্যবস্থা ধ্বংস করে দিয়ে ওরা নিয়ে গেছে, ওদের একজন পোপ আছে খ্রিস্টানদের, দুনিয়ার খ্রিস্টানরা তার নেতৃত্বে চলে, আর মুসলমানদের খলিফা ধ্বংস করে দিয়ে খেলাফত দিল পীর সাহেবদেরকে, দশ জন পীর, বিশ জন পীর, এক হাজার পীর, ঘরে ঘরে পীর, এইভাবে ভাগ করে দিয়ে, এরপরে এক এক পীরের এক এক তরিকা, এরপরে পীর সাহেবদের তরিকার টুপি আলাদা, জিকির আলাদা, এমনকি পাগড়ি আলাদা, জামার বুতাম পর্যন্ত আলাদা করে দিয়েছে কিনা? কাজী ভাইরা আমার, আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন সেই কোরআনের মধ্যে কোন তরিকা নাই, চিশতিয়া নাই, কাদেরিয়া নাই, নকশবন্দিয়া নাই, মুজাদ্দিদিয়া নাই, ওই তরিকা কোরআনের মধ্যে হানাফিয়া নাই, শাফিয়া নাই, মালিকি নাই, হাম্বলি নাই, আল্লাহর নবীর হাদিসের মধ্যে এগুলো নাই। সুতরাং আমরা ওই ইসলাম মানব যে ইসলাম আল্লাহর রাসূল মেনেছেন, যে ইসলাম সাহাবায়ে কেরাম মেনেছেন, ঠিক কিনা? পরিষ্কার হয়ে গেল, আমার কাছে প্রশ্ন না আসলে হয়তো আমি এই বিষয়টা আলোচনা করতাম না আজকে, এটার জন্য কালকে বরাদ্দ করেছিলাম। কিন্তু প্রশ্ন আসলে আমি হক কথা না বললে কিয়ামতের মাঠে আগুনের কেচি দিয়ে আমার জিহ্বা কেটে দেওয়া হবে, হক কথা কেন গোপন করেছিলে? সেজন্য প্রশ্ন আসলে গোপন করা যায় না, সেজন্য আমি বলতে বাধ্য হলাম। যারা হকের পক্ষে আছেন, কোরআন হাদিসের পক্ষে আছেন, আমি তাদেরকে বলবো কোরআন হাদিস পড়ুন, তারপরে কোরআন হাদিসে যে ইসলাম আছে ওই ইসলাম মানুন। এই ভারতীয় ইসলাম, দেশীয় গাছগাছরায় তৈরি ইসলাম, মাজহাব মানবো হানাফি, তরিকা মানবো কাদেরি, আকিদা মানবো মাতুরিদি, কি সুন্দর ঠেলা গাড়ির চাকা, হেলিকপ্টারের পাখা আর ট্রাকের ইঞ্জিন, এই দিয়ে একটা গাছ, দেশীয় গাছগাছরায় তৈরি একটা ইসলাম তৈরি করে দিল, সেই ইসলাম পালন করছি। আল্লাহর নবীর রাখা ইসলাম, সাহাবায়ে কেরামদের দেওয়া ইসলাম, কোরআনের ইসলাম, হাদিসের ইসলাম আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। আসুন সেই ইসলাম কায়েম করি, তাহলে দুনিয়ার কোন শক্তি মুসলমানদের চ্যালেঞ্জ করতে পারবে না। আপনারা জানেন আল্লাহর নবী তবুকের যুদ্ধের জন্য মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন। এই সময় সাহাবায়ে কেরাম দলে দলে নাম লেখাচ্ছিল, এর মধ্যে একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার পুত্র সন্তানগুলো আগেই শহীদ হয়ে গেছে, বড় ভাইগুলো শহীদ হয়ে গেছে, আমার স্বামীও শহীদ হয়ে গেছে, এই যুদ্ধে যাওয়ার মতো কেউ নেই, আমার পরিবারে এই দুধের সন্তানটা আছে, একে আমি যুদ্ধের জন্য দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম দিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নয়, আমার তো এমন যুবকের প্রয়োজন যে উঠে বসতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, ঘুঘু হাত আবার ঢাল চালাতে পারবে, তোমার এই সন্তান তো কিছুই পারবে না। আল্লাহর নবীর সাহাবি মহিলা সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল চালাতে পারবে না, কিন্তু আমি জানি ঢাল চালাতে না পারলেও ঢাল হতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। এই দৃশ্য যখন সেই তৎকালীন সুপার পাওয়ার আমেরিকার গোয়েন্দারা দেখল, আমেরিকা তোরা রোমের গোয়েন্দারা দেখল, তার আগে রোম সম্রাটকে বলল যে খবরদার, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয়ের স্বপ্ন দেখার দরকার নেই। রোম সম্রাট জিজ্ঞেস করল, ব্যাপার কি, মুসলমানদের সৈন্য সংখ্যা কি আমাদের চেয়ে বেশি? বলে না, সৈন্য সংখ্যা আমাদের চেয়ে কম। বলে তাহলে কি ওদের অস্ত্র বেশি? না, অস্ত্র ওদের অনেক কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? না, শক্তি ওদের গায়ে কম। রোম সম্রাট রাগ করলেন, অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, শক্তি আমার বেশি, কেন আমাকে ভয় দেখাচ্ছ? গোয়েন্দারা বলল, শুনে রেখো, শুনে রেখো, ওই সত্তার কসম যার হাতে আমাদের জীবন, তোমার অস্ত্র বেশি ঠিক, সৈন্য বেশি কথা ঠিক, শক্তি বেশি ঠিক, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত প্রিয়, আল্লাহর নবী মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। ও জামানে মে মুআজ্জাজ থে আমলে পর আহকার আর তুম খার জলিল হো গয়ে তার কে পর আহকার। বহুদের যুদ্ধ চলছে, একজন যুবক এসে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সুন্দর চেহারা, এই আমার বাহু, এই সব কিছু যদি আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে কুরবান করে দেই, শহীদ করে দেই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, তুমি সোজা জান্নাতে চলে যাবে। যুবক বলল, বাহবা জান্নাত। আল্লাহর নবী বললেন, কি বিশ্বাস করো না? বাহবা বললো, কি জন্য? না না, বিশ্বাস করেছি, এত সহজে জান্নাতে যাওয়া তা তো আমি জানতাম না। থলির ভিতর থেকে কয়েকটা খেজুর বের করলেন, কয়েকটা খেজুর বের করে খাচ্ছেনা বলতে কোমরটা সোজা করে নেই, শক্তি জোগাইয়ে নেই, কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারল আর বলল এতগুলো খেজুর খেলে তো আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে যুদ্ধ শুরু করলো, দুশ্মনদের ভিড়ের মধ্যে ঢুকে গেল, যেরকম ম্যাগের মধ্যে পূর্ণিমার চাঁদ ঢুকে যায় সেরকম ঢুকে পড়লো। সাহাবায়ে কেরাম বলল যুবক ফিরে আসো, যুবকের চেহারায় রক্ত, ঠোঁটে মুচকি হাসি, বলতেছে আমার বন্ধুরা তোমরা আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমি ওহুদের পাহাড়ের দিকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। আর যখন জান্নাতের ঘেরান নাকের মধ্যে আসে সে নিশ্চিত শাহাদত বরণ করবে, কোনো সন্দেহ নাই, আমি শহীদ হতে যাচ্ছি, তোমরা আমাকে বাধা দিও না। ভাইরা আমার, আজকেও যদি সেরকম মুসলিম জাতি তৈরি হতো তাহলে এই গোটা ইহুদি খ্রিস্টান জগৎ মাত্র 70 লাখ ইহুদি 150 কোটি মুসলমানদেরকে চ্যালেঞ্জ করতে পারত না, ঠিক কিনা? কিন্তু সেই মুসলমান কোথায়? আল্লাহ তাআলা বলেছেন ভয় করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনরা তোমরা ভয় করো না, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হতে পারো মমিন হতে পারো, কি হতে পারো? কয় যে আমরা তো সব মমিন, আল্লাহ বলছেন না সূরা বাকারা 8 নম্বর আয়াত বলছে না ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে ওয়ামা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আমরা মুমিন। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক, ওরা কি? এছাড়া কোরআনুল করিমের সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ইমানদার দাবি করে ঠিক, ইমান আনে তবে শিরিক যুক্ত অবস্থায়। কি অবস্থায়? শিরিক যুক্ত অবস্থায়, শিরিক আছে। পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না, পীর হলো আল্লাহর মধ্যে বান্দার মধ্যে মাধ্যম, পীর দুনিয়ার সবকিছু দেখে, কাশ্প খোলা আছে, পীর হচ্ছে মুরিদের অন্তরে গোয়েন্দা, পীর মুরিদের অন্তরে ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়, মুরিদের টেরো পায় না, কে লোক উজু করতেছে দেখতেছে, অমুকে মরতেছে বেঈমান হইয়া, লোটা ভিক্ষা মারলো, আসমান জমিনে কি হচ্ছে দেখে, সারা দুনিয়া তারা নেগ্রানি করে, আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে দেয়, এইরকম আকীদা পোষণ করে শিরকও আছে। পীরের ছবি অন্তরে কল্পনা করতে হবে, জিকির করতে বসলে পীরের দিকে কলব মোতাওয়াজ্জু করতে হবে, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জু আছি, আমার কলব পীর সাহেবের কলবের দিকে মোতাওয়াজ্জু আছে, পীরের কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে, লক্ষ পীরের ভাই আমার দমাইয়া, তারপর আল্লাহর দিকে। অবশ্য আল্লাহ বলছেন ইয়াকা নাবুদু, ডাইরেক্ট ইবাদত করো। পীর বলল ভাই আমার দম লাগবে, মোতাওয়াজ্জু করতে হবে, মোতাওয়াজ্জু হবো কার দিকে? ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা السماوات والأرض حنيفا ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারা মোতাওয়াজ্জু করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, সেই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, হানিফান, সব বাতিলকে বাতিল করে দিয়ে শুধুমাত্র এক আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হচ্ছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি শিরিক করব না, আল্লাহকেও মোতাওয়াজ্জু হব, আমার সাথে পীরকেও শরীক করব, এই সমস্তের মধ্যে আমি নাই। আল্লাহ তারা শিখিয়ে দিলেন কেমনে হবে, আর এখন মোতাওয়াজ্জুতা পীরের দিকে। অ মুসলমান, আল্লাহর হাবিব বলেছেন যেই ঘরে কোন কুকুর থাকে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাতুন, যেই ঘরে কোন কুকুর থাকে অথবা কোন মানুষের ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি থাকে সেই অন্তরে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর সহি পথে চলার তৌফিক দান করুন, আমিন। আমাদের দেশের শেষে একটা মুনাজাত, আখেরি মুনাজাত, এটারও কোনো ভিত্তি নেই। আল্লাহ নবী আখিরি মোনাজাত করেছেন, কোনো দলিল নাই। তারপরও এখন আমরা দোয়া করি, দোয়া শেষে একটা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মজলিসের শেষে, মাহফিলের শেষে যদি এই দোয়াটা পড়া হয়, ওই মজলিসের যতগুলো ভালো কথা হয়েছে সেগুলো সিলমোহর যুক্ত হয়ে যায়, আর যেগুলো খারাপ অযথা হয়েছে সেগুলো কাফফারা হয়ে যায়, সেগুলো আল্লাহ মাফ করে দেয়। সেই দোয়াটা কি পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তুমি এই মাহফিলের ইন্তেজাম যারা করলো তাদের সকলকে কবুল করো ইয়া আল্লাহ, কোরআন ও সুন্নাহ মোতাবেক তাদেরকে চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ। এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে অংশগ্রহণ করে মাহফিলে বসে থেকে যারা সাহায্য করলো, সকলের নাজাতের জন্য মাহফিলকে কবুল করো ইয়া আল্লাহ। যুবক ভাইরা যারা এই মাহফিলের জন্য কাজ করেছে ওদেরকে সালাহউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন দিয়াদের মতো যুবক হয়ে আবার এই জমিনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া আকরাম আকরামিন, আমরা সকলে গুনাহগার, মেহরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করো, সমস্ত শিরিকের বিদআতকে বর্জন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমাদের সকলকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কোরআন ও সুন্নাহর মাহফিল হওয়ার জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলে যারা মাবুদের অংশগ্রহণ করে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।